জয় জয় গুরু গৌরাঙ্গ গন্ধার বিগ্রধার জয়কে জয় আকর্মঠ চৈতন্য মঠকে জয় অস্মৃদীয় গুরুপাদ পদ্ম নিতলাভষ্ট পরমংস শিশিল ভক্তি প্রমোদ পুরী গোস্বামী গুরু মহারাজ কি জয় ওম নিতলাভষ্ট অভিন্ন গুরুপাদ পদ্ম শিশিল ভক্তি প্রজ্ঞান কেশব গোস্বামী মহারাজ জি কি জয় ওম নিতলাভষ্ট অভিন্ন গুরুপাদ পদ্ম শিশিল ভক্তিরক্ষক শ্রীধর গোস্বামী মহারাজ জি কি জয় ওম নিতলাভষ্ট অভিন্ন গুরুপাদ পদ্ম শিশিল ভক্তি সারঙ্গ গোস্বামী মহারাজ জি কি জয় ওম নিতলাভষ্ট অভিন্ন গুরুপাদ পদ্ম শিশিল ভক্তিদ্বৈত মাধব গোস্বামী মহারাজ জি কি জয় গৌরী বেদান্ত সমিতির ভূতপূর্ব আচার্য মোদীয় শিক্ষাগুরু শিশিল ভক্তি বেদান্ত বামন গোস্বামী মহারাজ জি কি জয় অখিল ভারত শ্রী চৈতন্য গৌরী মঠের বর্তমান আচার্য মোদীয় শিক্ষাগুরু শিশিল ভক্তিবল্লভ তীর্থ গোস্বামী মহারাজ জি কি জয় সপার্শিল ভক্তি সিদ্ধান্ত সরস্বতী গোস্বামী ঠাকুর প্রভুপাদ কি জয় পরমহংসাচার্য শিল গৌরকিশোর দাস বাবাজি মহারাজ কি জয় জয় শিলা সচ্চিদানন্দ ভক্তি ঠাকুর কি জয় বৈষ্ণব সর্বংশিলা জগন্নাথ দাস বাবাজি মহারাজ কি জয় গৌরী বেদান্ত জবলদেব বিদ্যা সঞ্জয় কি জয় জয় বিশ্বনাথ চক্রবর্তীবাদ মহাশয় কি জয় শিলা বৃন্দাবন দাস ঠাকুর মহাশয় কি জয় শিলা কৃষ্ণদাস কবিরাজ গোস্বামীজি কি শ্রীকৃষ্ণ চৈতন্য প্রভু নিত্যানন্দ শ্রী অদ্বৈত গদাধর শ্রীবাসাদি গৌরভক্তবৃন্দ কি জয় জয় রূপ সনাতন ভট্ট রঘুনাথ শ্রীজীব গোপাল ভট্ট দাস রঘুনাথ সর্বকৃষ্ণ প্রভু কি জয় রায় রামানন্দ সর্বদমদি অন্তরঙ্গ ভক্তবৃন্দ কি জয় শ্যামানন্দ প্রভু শ্রীনিবাস আচার্য রামচন্দ্র কবিরাজ নরোত্তম ঠাকুর আদি অন্তরঙ্গ ভক্তবৃন্দ কি জয় জয় জয় লোকনাথ গোস্বামী ভগবতী গোস্বামী বক্রেশ্বর শিবান সেন জগদানন্দ পণ্ডিত পুণ্ডরিক বিদ্যানিধি নমাচার্য হরিদাস ঠাকুরজি রূপানুগ গুরু অর্গুজয় পুরুষোত্তম ধাম কে জগন্নাথ ভরদী সুভদ্রজিকে সুদর্শন চক্রজি গম্ভীরা মন্দির গুণ্ডিচা মন্দির হরিদাস ঠাকুর হরিদাস ঠাকুরের সমাধি মন্দির সিদ্ধ বকুল কিজ টোটা গোপীনাথ কে ক্ষীরচোরা গোপীনাথ কিজে নীলমাধবজি কে জয় জয় শিল প্রভুপাদাবির্ভাবশলি বর্তমান সে ভারত শ্রী চৈতন্য গৌরী মঠ কিজে জয় জয় সমগ্র ক্ষেত্রমণ্ডল জি কি জয় শ্রী শ্রী মায়াপুর ধাম নবদ্বীপ ধাম কি জয় গঙ্গা জি কি জয় যমুনা জি কি সরস্বতী জি কি জয় ভক্তি দেবী কি জয় বিন্দে দেবী কি জয় নিত্য রাসস্বলী শিবাসঙ্গন কি জয় অদ্বৈত ভবন কি জয় মুরারিকৃত শিবা নন্দনাচার্য ভবন চন্দ্রশেখর গধরঙ্গ শ্রীধরঙ্গ শিবাসন যোগপীঠ শ্রী মন্দির শ্রীমান মহাপ্রভু আবির্ভাবস্থলী কি জয় তত্ত্বস্ব সেবিত সব বিগ্রহগণ কি জয় জয় আকর্মঠ মূলমঠ কি জয় মূলমঠে সেবিত সমস্ত বিগ্রহগণ কি জয় জয় জয় নিত্য রাসস্য শিবাসঙ্গন কি জয় তত্ত্বস্ব সেবিত সমস্ত বিগ্রহগণ কি জয় ঈশ্বর দানস্ব শ্রী গুরুপাদ পদ্মের মূল সমাধি মন্দির কি জয় শ্রী গুরুপাদ পদ্ম প্রতিষ্ঠিত গোপীনাথ গৌর শ্রী গোপীনাথ গৌরীয় মঠ কি জয় তত্ত্বস্ব সেবিত শ্রী রাধা গোপীনাথ গৌর গদাধর উরণসিংহ লক্ষ্মীসিংহ জগন্নাথ জি কি জয় জয় গোদ্রুম কানন কি জয় গোদ্রুমস্থ শ্রী সুরভি কুঞ্জজি কে সুরভি দেবী ইন্দ্র মহারাজ জি কে গোদ্রুমস্থ শ্রী সানন্দ সুখদা কুঞ্জজি কে তত্ত্বস্থ শিল সচ্চিদানন্দ ভক্তি ঠাকুর প্রতিষ্ঠিত গৌর গদাধর বিগ্রহ কি জয় শ্রী ঠাকুরের পুষ্প সমাধি মন্দির কি জয় শিল ঠাকুরের ভজন কুটির কি জয় শিল গৌর কিশোর দাস বাবাজি মহারাজের ভজন কুটির কি জয় শিল কৃষ্ণদাস বাবাজি মহারাজের পুষ্প সমাধি মন্দির কি জয় জয় নন্দীশ্বর মহাদেব কি জয় হরিহর ভগবান কি হরিহর ক্ষেত্র কি জয় জয় সুবর্ণ সুবর্ণ বিহারী হরি কি সুবর্ণ সেন রাজা কি সুবর্ণ বিহার ক্ষেত্র কি পঞ্চানন ভগবান পঞ্চানন ক্ষেত্র কি জয় জয় জয় শ্রী হরি জয় জয় শ্রী সর্ববিঘ্ন বিনাশনকারী ভক্তবিঘ্ন বিনাশনকারী শ্রী শ্রী নৃসিংহদেব ভগবান কি প্রহ্লাদ মহারাজ কি সপাশ শ্রী নৃসিংহদেব প্রহ্লাদ মহারাজ কি জয় জয় হংস বাহন কি সমগ্র নবদ্বীপ ধাম কি জয় সমগ্র গৌরমণ্ডল কি দশ মনাত্মক শ্রী বৃন্দাবন ধাম কি শ্যামকুণ্ড রাধাকুণ্ড গিরিরাজ গোবর্ধন নন্দগ্রাম জট বর্ষনা কি নয়ন সর্ব পিন সর্ব মান সর্ব কুসুম সর্ব চন্দ্র সর্ব গোবিন্দকুণ্ড মানসী গঙ্গাজি কি দানঘাটি জিগে হরিদেবজি মহারাজ, গোপেশ্বর মহাদেব, বুধেশ্বর মহাদেব, চকলেশ্বর মহাদেব, নন্দেশ্বর মহাদেব, কামেশ্বর মনকাম দাওজি মহারাজ, রাধা গোবিন্দ গৌর হরি কিয়া, রাসস্থলী কী বংশীবর্ধি স্বামী কিয়া, জয় জয় রাধা গোবিন্দ, রাধা গোপীনাথ, রাধা মদনমোহনজি, রাধা দামোদর, রাধা শ্যামসুন্দর, রাধা রাসবিহারী, রাধা গোকুলানন্দ, রাধা রমণ লাল কি জয়, জয় জয় রাধা বল্লভ জিগি, জয় শ্রীমদ্ ভাগবতী মহাপুরাণ কিয়া, শ্রবণ কীর্তন করে ভক্তবৃন্দ কিয়া, জয় পুরুষোত্তম ভগবান কিয়া, পুরুষোত্তম ব্রত পালন করে ভক্তবৃন্দ কিয়া, পূজনীয় উপস্থিত বৈষ্ণববৃন্দ কিয়া, হরিনাম সংকীর্তন কি জয়, সত্যিমণ্ডলী মাতৃমণ্ডলী কিয়া, জয় জগন্নপতি মহারাজ জি কি জয়, শুদ্ধা সরস্বতী, ব্যয় বৃন্দা দেবী কি জয়, গঙ্গা যমুনা সরস্বতী, জয় জয় অনন্ত করি বৈষ্ণববৃন্দ, সত্যিমণ্ডলী মাতৃমণ্ডলী, হরিনাম সংকীর্তন কি জয়, হরিনাম প্রভু কি জয়, গৌর প্রেমানন্দে হরি হরি। বন্দে গুরুপদ্বন্দ্বম ভক্তবৃন্দ সমন্বিতম শ্রীচৈতন্য প্রভুম বন্দে নিত্যানন্দ সহোদিতম শ্রীনন্দনন্দন বন্দে রাধিকা চরণোদয়ম গোপীজন সমায়ুতম বৃন্দাবন মনোহর বাঞ্ছাকল্পতরুভ্যশ্চ কৃপাসিন্ধুভ্যঃ চ পতিতানং পাবনেভ্যো বৈষ্ণবেভ্যো নমো নমঃ মূকং করোতি বাচালং পঙ্গুং লঙ্ঘয়তি গিরিম যত কৃপা তমহং বন্দে পরমানন্দমাধবম বৃন্দাবই তুলসীদেব বৈ পিয়া বৈ কেশবশ্চ কৃষ্ণভক্তিপদে দেবী সত্ত্বভক্তয়ী নমো নমঃ নারায়ণ নমস্কৃত্য নরং চৈব নরোত্তমম দেবীং সরস্বতীং ব্যাসং ততো জয়ো মুদীরে সংকীর্তনে কৃষ্ণ কথোপদেশে গৌরীয় পত্রস্য প্রকাশনে চ সদানুরক্ত গুরু ভক্তিযুক্ত ভক্তি প্রমদাক্ষ জগদ্বর্ণ ধৈর্যম সদা পরিভবগ্নমভীষ্টদোহম তীর্থাস্পদম শিব বিরিঞ্চিনু তম শরণ্যম ভীতাতিহম পনতপাল্লভবদ্বিপুতম বন্দে মহাপুরুষতে চরণারবিন্দম ত্যক্তাদুস্তজ্জ সুরেপ্সি ত্বরাজ্জ্বলক্ষ্যম ধর্মীষ্ট অর্জ বচসা জদগাধরণ্যম মায়ামিগ দৈতপ্সিতম বধাবদ বন্দে মহাপুরুষতে চরণারবিন্দম যৎপাদ পল্লবনখচন্দমনি ছটায় বিস্ফুরজিত কিমপি কুবোধু স্বদর্শী পূর্ণানুরাগ রস সাগর সারমূর্তি সারাধিকাময়ী কদা কৃপাং করোতি শ্রীকৃষ্ণ চৈতন্য প্রভু নিত্যানন্দ সিয়দ্বৈত গদাধর শিব সদি গৌরভক্তবৃন্দ শ্রীকৃষ্ণ চৈতন্য প্রভু নিত্যানন্দ সিয়দ্বৈত গদাধর শিব সদি গৌরভক্তবৃন্দ হরে কৃষ্ণ কৃষ্ণ কৃষ্ণ হরে হরে হরে রাম হরে রাম রাম রাম হরে হরে আজান লম্বিত ভুজৌ কনকাবদত সংকীর্তনৈকবিতর কমলায়তাক্ষ বিশ্বাম্বরৌ দ্বিজবরৌ যুগধর্মপালৌ বন্দে জগৎপ্রিয়করৌ করুণাবতারৌ হরে কৃষ্ণ কৃষ্ণ কৃষ্ণ হরে হরে হরে রাম হরে রাম রাম রাম হরে হরে নমামি গঙ্গে তব পাদ পঙ্কজম সুরাসুরৈর্বন্দিতো দিব্যরূপম ভুক্তিং চ মুক্তিং চ দদাসি নিত্যম ভাবানুরূপেণ সদা নরানাম গঙ্গা তরঙ্গ রমণীয় জটা কলাপম গৌরী নিরন্তর বিভূষি তবাম ভাগম নারায়ণ প্রিয়মনঙ্গ মদাপহারম বরানসিপুরপতি ভজবীশনাথম বাগীসজস্বদনে লক্ষ্মীর্যশ্চ বক্ষসি যশাস্তি হৃদয় সম্বিত ত্বম নৃসিংহমহম ভজে হরে কৃষ্ণ কৃষ্ণ কৃষ্ণ হরে হরে হরে রাম হরে রাম রাম রাম হরে কায়েন বাচা মনসেন্দ্রিয়ৈর্বা বুদ্ধ্বাত্মনা বা অনুসৃত স্বভাবা করোতি যদ যদ সকলম পরস্মৈ নারায়ণেতি সমর্পয়িত্বা কায়েন বাচা মনসেন্দ্রিয়ৈর্বা বুদ্ধ্বাত্মনা বা অনুসৃত স্বভাবা করোতি যদ যদ সকলম পরস্মৈ নারায়ণেতি সমর্পয়িত্বা শিশিল ভক্তি সিদ্ধান্ত সরস্বতী গোস্বামী ঠাকুর প্রভুপাদ জানিয়েছেন যে রজস্তম প্রকৃতির কিছু ব্যক্তিগণের দ্বারা যে ধর্মীয় সংস্থা সংগঠিত হয় তাতে কোনো আচার আদর্শময়ী শিক্ষা প্রচারিত হতে পারে না। শ্রীল সচ্চিদানন্দ ভক্তিমন ঠাকুর বিশেষভাবে জানিয়েছেন এসব কথা, বহুবাদ পুনঃপুনঃ উল্লেখ করতেন। শ্রীল সরস্বতী ঠাকুর পুনঃপুনঃ আমাদের কাছে বলতেন, বক্তব্য রেখেছেন যে হরিভজনের ফলে আপনাদের কাছে স্বাভাবিকভাবেই কামিনী কাঞ্চন লাভ পূজা প্রতিষ্ঠা আপনাদের কাছে আসবে, কিন্তু সেগুলো নিয়ে ব্যস্ত হবেন না। শ্রীল ভক্তি সিদ্ধান্ত সরস্বতী গোস্বামী ঠাকুর প্রভুপাদ জানিয়েছেন হরিভজনের ফলে আপনাদের সম্মুখে কামিনী কাঞ্চন স্বাভাবিকভাবেই এসে উপস্থিত হবে, লাভ পূজা প্রতিষ্ঠা সেগুলো নিয়ে আপনারা ব্যস্ত হয়ে পড়বেন না। তাহলে আমাদের জীবনের সর্বস্ব যে হরিভজন হরিচিন্তন ভগবত সেবা থেকে আমরা বঞ্চিত হয়ে যাব। অনন্তকালের ইতিহাসে এমন একটা সুবর্ণ সুযোগ জীবনে উপস্থিত হয়েছে, আর কোনো দিন সেসব সুযোগ আসবে কি না সেরকম কোনো আমরা নিশ্চয় করে বলতে পারি না। শ্রীমদ্ ভাগবতী মহাপুরাণের অমৃতময় প্রসঙ্গ চলতে চলতে যেখানে আমরা অজামিল প্রসঙ্গে উপস্থিত হয়েছিলাম, অজামিলজি মহারাজের, শুধু অজামিল মহারাজজি নয়, আমাদের প্রত্যেকেরই জীবনে এ ধরনের বিপদ আসতেই পারে। শুধু অজামিলের জীবনের বলে কথা নয়, আমাদের জীবনে এ ধরনের ঘটনা আসতেই পারে। শ্রীমদ্ ভাগবতী মহাপুরাণে, অন্য অন্য পুরাণেতে, মহাভারতে অনেক সময় দেখা যায় বিভিন্ন ঋষিমুনিগণের অনেক সময় বিপর্যয় উপস্থিত হয়েছে, এগুলো আমরা লক্ষ্য করি। অনেকে মনে করেন মুনিনাম চ বিভ্রমঃ, মুনিদেরও ভুল হয়, অতএব আমার ভুল হয়েছে তাতে অসুবিধে কী, এ ধরনের তাদের মনের মধ্যে একটা জাজমেন্ট আসতে পারে। ভগবানের উদ্দেশ্য অত্যন্ত গভীর, ভগবানের উদ্দেশ্য একমাত্র শুদ্ধ গুরু বৈষ্ণবগণ ছাড়া কেউ জানতে পারেন না। এমনকি সে মহাভারতজির মহাভারত, তার পর্যন্ত টিকার বিভিন্ন রকম ব্যাখ্যা করেছেন নীলকণ্ঠজি, যাদের উপর কৃপা পরিপূর্ণরূপে বর্ষিত হয় তারা ছাড়া এই সমস্ত বিষয়ের অন্তর্নিহিত অর্থ অনুভব করতে পারেন না। তারা বলেন ইন্দ্র ভুল করেছে, ওই তো বৈশিষ্ট্য মুনি ভুল করল, বিশ্বামিত্র মুনি ভুল করেছে, তা আমার অসুবিধে কী আছে, আমি ভুল করেছি। যারা এই ধরনের বিপদ, এই ধরনের বিচার নিয়ে অগ্রসর হন, তারা ভগবত রাজ্যের কোনো রহস্য অনুভব করতে কোনো দিনই পারবেন না। বাস্তবিক পক্ষে আমাদের গৌড়ীয় গুরুবর্গ আমাদেরকে বুঝিয়ে দিয়েছেন যে ভগবান তার পরিকর বৈশিষ্ট্য যারা আছেন ঋষি মুনি সময়কে দিয়ে বিভিন্ন সময় বিভিন্ন ঘটনাকে কেন্দ্র করে আমাদের ভজন জীবনে যেন কোনো দিন কোনো বাধা বিপত্তি এলে আমরা সেই পরিস্থিতিতে এড়িয়ে যেতে পারি, বেঁচে যেতে পারি। সেই কারণে এই সব উদাহরণগুলো তিনি জগতে রেখেছেন, এই সব উদাহরণের মাধ্যমে আমাদেরকে সতর্ক করার জন্য। আমাদের প্রসঙ্গ আসবে, আলোচনা করতে করতে হঠাৎ দেখবেন নবম স্কন্ধেতে বিভিন্ন জায়গায় দেখবেন বৈশিষ্ট্য মুনিকে নরমাংস খেতে দিয়েছেন, এসব প্রসঙ্গ আসবে। এগুলো দেখে আপনারা মোহিত হয়ে যাবেন, ভাগবতের গোপন উদ্দেশ্য উপলব্ধি করতে পারবেন না, এগুলো উপলব্ধি করতে পারবেন না, কী ব্যাপার, কী ঘটনা ঘটল। সেই জন্য মুনিনাম চ বিভ্রম ইত্যাদি কথা আমাদের গুরুবর্গ বলেছেন, এগুলো প্রমাণ রাখবার জন্য ভগবান আমাদের সামনে, ভজন যোগানে ভজন জীবনে যেন কোনো বিপত্তি উপস্থিত হলে আমরা এইভাবে সাবধান হয়ে যাই, সেই জন্য এগুলো রাখা হয়েছে। এরা কেউ সাধারণ নয়, বৈশিষ্ট্য মুনি থেকে আরম্ভ করে দুর্বাসা মুনি, বিশ্বামিত্র মুনি, এরা সাধারণ কেউ নয়। এরা এত তেজস্বী ব্যক্তিত্ব যাদের সম্বন্ধে কোনো কথা বলতে গেলে আমাদের খুব বিবেচনা করে বলতে হয়, সাধারণ ব্যক্তি এই সম্বন্ধে কোনো কিছু বলতে পারেন। আমি প্রথমে যখন শুরু করেছিলাম জন্মাদর্শ শ্লোকের অর্থ, সেই সময় বলেছিলাম আলোচনা প্রসঙ্গে যে শ্রী শিল শ্রীধর সাহিপাদ শ্রীমদ্ ভাগবতী মহাপুরাণের আদি টিকাকার, শ্রীল শ্রীধর সাহিপাদ যেসব কথা তিনি টিকাতে লিখেছেন সেই সব টিকাগুলো বোঝবার মতো ব্যক্তি অত্যন্ত বিরল। আর টিকার ওপরে আবার টিকা রচনা করেছিলেন বংশীধরজি। শ্রীধর সাহিপাদ যে টিকা করেছেন সেই টিকার অর্থ সবার বোধগম্য নাও হতে পারে, এই বিবেচনায় তার চরণে শরণাগত হয়ে বংশীধরজি তিনি তার চরণের অনুরক্ত এক দাস, তিনি সেটাকে আবার সুন্দরভাবে লিখেছেন কোন জায়গায় সিদ্ধসাইপাত কী বলতে চেয়েছেন। কেন আমরা টিকা যদি বিশ্লেষণ করি, ১৮ রকম টিকা মোটামুটি অথেন্টিক টিকা পাওয়া যায়, ১৮ রকমের। তারপরেও আছে বীররাঘব থেকে আরম্ভ করে বিজয়ধ্বজ থেকে আরম্ভ করে আমাদের বিশ্বনাথ চক্রবর্তীপাদ, সিদ্ধসাইপাদ প্রচুর বল, তারপর শিল বল্লভাচার্যজি বিভিন্ন ধরনের বিভিন্ন সময় তারা টিকাকাররা টিকা করেছেন। কিন্তু শিল সিদ্ধসাইপাদের টিকা সবচেয়ে অল্প অক্ষরে, যারা জানেন যারা এসব বিষয়ে, শিল সিদ্ধসাইপাদের টিকার বৈশিষ্ট্য আমরা লক্ষ্য করেছি। যে কোনো প্রসঙ্গের ওপর তিনি টিকা করছেন, সেই টিকা কিন্তু অত্যন্ত বিস্তৃত নয়, অত্যন্ত অল্প কথায়, সহজ কথায়, অল্প কথায় ছেড়ে দিয়েছেন। শিল বিশ্বনাথ চক্রবর্তীপাদ গৌড়ীয়গণের সবচেয়ে বেশি আস্বাদ্য, যেটা গৌড়ীয়গণ যে টিকা সবচেয়ে বেশি আস্বাদন করতে পারেন স্বাভাবিকভাবে, কেন চক্রবর্তীপাদ গৌড়ীয়গণের যে গৌরাঙ্গ মহাপ্রভুর হার্দ্য হৃদয়ের যে বিষয়বস্তুগুলো চিন্তা করতে করতে অত্যন্ত নিগূঢ়ভাবে রসময় টিকা আবিষ্কার করেছেন, তার উপরে আর গৌড়ীয়গণ চিন্তা করতে পারেন না। গৌড়ীয়গণ এটা সবচেয়ে বেশি পছন্দ করেন। আলোচনা প্রসঙ্গে আমরা দেখি গৌরাঙ্গ মহাপ্রভু যদি লীলাতে প্রবেশ করি, আমরা দেখব এই যে ন তথাস্য ভবেদ বন্ধ বন্ধস্য অন্য প্রসঙ্গত যশিৎ সংজ্ঞা যথা পুংস তথা তৎসঙ্গী সঙ্গত ইত্যাদি আলোচনা আমরা করেছি দুদিন আগে। ন বলছে এতটা বন্ধন আর কোনো কিছু তো হয় না, যশিৎ সঙ্গের দ্বারা যেরকম ধরনের বন্ধন প্রাপ্ত হয় জীবাত্মা, সেরম ধরনের বন্ধন আর কোনো কিছুর দ্বারা প্রাপ্ত হয় না। বন্ধন অনেক কারণে হতে পারে, আমার যদি বিদ্যামদে আমি বিদ্যামদে স্ফীত হই তার জন্য বন্ধন হতে পারে, উঁচু কুলে জন্ম হয়েছে তার জন্য যে অভিমান হয় সেসব কারণে হতে পারে, বিভিন্ন কারণে আমার বন্ধন দশা আসতে পারে। কিন্তু ভাগবতী মহাপুরাণ নিশ্চয় করে বলেছেন ন তথাস্য ভবেদ বন্ধ বন্ধস্য অন্য প্রসঙ্গত যশিৎ সংঘাত যথা পুংস তথা তৎসঙ্গী সঙ্গত। যশিৎ সঙ্গ এবং যশিৎ সঙ্গের সঙ্গে, যশিৎ সঙ্গীর সঙ্গে যিনি সঙ্গ করেন, এই সঙ্গ সম্পূর্ণরূপে ত্যাগ করার কথা শাস্ত্র উপদেশ করেছেন। তার মধ্যে বিশেষ করে গৌড়ীয়গণের অধিষ্ঠর, গৌড়ীয়গণের অধীশ্বর সংকীর্তন অধিদেব শ্রী শ্রীমান গৌরাঙ্গ মহাপ্রভু ন্যাসী শিরোমণি নীলাচল ধামেতে যেরম ধরনের আচরণ করে দেখিয়েছেন, তার ওঠা বসা চলা ফেরা কোনো বাক্য সমস্ত কিছুর মধ্যে ভজনের এক গুপ্ত রহস্য লুকিয়ে রয়েছে। শ্রী গৌরাঙ্গ মহাপ্রভুর ওঠা বসা চলা ফেরা কোনো আচরণ, কোনো কথা, কোনো দেখা, প্রত্যেকটার মধ্যে ভজনের সিক্রেসি, গুপ্ত রহস্য লুকিয়ে রয়েছে, যার জন্য আমাদের গৌরাঙ্গ মহাপ্রভু অষ্টকমে এই জন্য এই কথা বারবার বলা হয়েছে, স্বভক্তেভ্যো সোধ্যাম নিজ ভজন মুদ্রাম উপদিশন সচৈতন্য কিং মে পুনরপি দিশ্বর ইয়াস্বতিপদম স্বভক্তেভ্য সুধ্যাম নিজ ভজন মুদ্রাম উপদিশন। নিজের যারা তার কাছে এসে পড়েছেন বা আসবেন, প্রত্যেককে নিজ ভজনের গোপন মুদ্রা, মুদ্রা মানে তার ক্রিয়াকর্মের যে বৈশিষ্ট্য, সমস্ত কিছু তার ওঠা বসা চলা ফেরা, এনি অ্যাকশন, সমস্ত কিছু বিশুদ্ধ ভক্তির একেবারে অনুকূলে, যার জন্য কীর্তনতে আমরা অনেক কথা বুঝতে পারি না, বোকা আমি, আমাকে বোঝাবার জন্য এই জন্য মহাজনগণ খুব অল্প কথার মধ্যে অনেক কিছু বলেছেন। ভক্তি অনুকূল মাত্র কার্যের স্বীকার, ভক্তি প্রতিকূল কার্য বর্জন অঙ্গীকার। বলতে সোজা কথা আমি মুখস্থ করে ফেলেছি, আমি বলে দিলাম, কিন্তু ভক্তি অনুকূল কর্ম আর ভক্তি প্রতিকূল কর্ম, এই যে অ্যাকিউরেসি, এর যে চুলছেঁড়া বিভাগ, এটা একমাত্র মহাপুরুষগণ জানেন। আর আমাদেরকে প্রতি পদে পদে মেরে মেরে শিক্ষা দেন, পরম পূজ্যবাদ কেশব গোস্বামী মহারাজ, পরম পূজ্যবাদ শ্রীধর গোস্বামী মহারাজ, বড় বড় পরম সন্ত গোস্বামী মহারাজ, এরা প্রতি পদে পদে জীবকে শিক্ষা দিয়েছেন। বড় অদ্ভুত প্রসঙ্গ, এসব মহাপুরুষদের প্রসঙ্গ না তুললে ভাগবতের আলোচনায় কোনো বৈশিষ্ট্য থাকবে না। গৌড়ীয় দর্শনের আলোকে আলোচনার এই বৈশিষ্ট্য যে গৌরাঙ্গ মহাপ্রভুর লীলাকে পুষ্ট, গৌরাঙ্গ মহাপ্রভুর লীলার দ্বারা ভাগবতের লীলার যে ব্যাখ্যা অন্তর্নিহিত অর্থ এগুলোকে অ্যাপ্লাই করা। গৌরাঙ্গ মহাপ্রভু কী বলেছেন, কী করেছেন, তার অ্যাপ্লিকেশান আমি ভাগবত শ্রীমদ্ ভাগবতী মহাপুরাণের মধ্যে যদি খুঁজে না পাই, তাহলে সমগ্র ভাগবত জি মহাপুরাণ পড়া আমার অলমোস্ট বৃথা হয়ে গেল। বড় আশ্চর্য প্রসঙ্গ, শ্রীমান মহাপ্রভু ছোট হরিদাসজিকে কেন্দ্র করে ঠিক এই প্রসঙ্গটা আমাদের শিক্ষা দিয়েছিলেন। অজামিলের প্রসঙ্গ আলোচনা করতে কালকে অনেক ডিস্টারবেন্স ছিল, বিক্ষিপ্ত করে দিয়েছে বিভিন্ন রকম পরিস্থিতি, আলোচনা করতে দিচ্ছিল না। অজামিলের প্রসঙ্গে তো সবচেয়ে বড় প্রসঙ্গ হল অজামিল যে ভুলটা করেছেন সেটা কি আমার জীবনে আমি করব, আর যদি না করি তাহলে কিভাবে আমি সেই চিতবলটা পাবো যাতে আমার জীবনে আর কোনো দিন সেই ভুলটা না হয়। সেই জন্য শ্রীমান মহাপ্রভুর জীবন চরিত্র ওই জন্য আমাদেরকে সাবধান করে দিয়েছেন জগদানন্দ পণ্ডিত, যদি প্রণয় রাখিতে চাও গৌরাঙ্গের শনে ছোট হরিদাসের কথা থাকে যেন মনে, বারবার বলে বলেছেন। ছোট হরিদাসের প্রসঙ্গ একটু টাচ করব, আমি জানি আমার এখানে আলোচনা অত্যন্ত দ্রুতগতিতে করা দরকার, কিন্তু কি করি, উপায় নেই। গৌরাঙ্গ মহাপ্রভুর এই প্রসঙ্গ না তুললেই নয়। সেখানে ছোট হরিদাসকে কেন্দ্র করে মহাপ্রভু যা শিক্ষা দিয়েছেন অল্পের ওপরে আমি একটু স্পর্শ করার চেষ্টা করি। পরাৎপর অখিলেশ্বর ভগবান জীবের অন্তরে বসে কোন জীবের কী ইচ্ছা কী ধান্দা সমস্ত কিছু উপলব্ধি করতে পারেন। সামান্যতম আমার মধ্যে যদি কাম চলে আসে সঙ্গে সঙ্গে গৌরাঙ্গ মহাপ্রভু উপলব্ধি করে ফেলবেন, সঙ্গে সঙ্গে অনুভব করে নেবেন। ওই জন্য বলবার আগে খুব সাবধান হতে হয় আমাদের, বলবার আগে, কোনো কিছু বলবার আগে এত সাবধান হতে হয় যে বিন্দুমাত্র এই কথাগুলো প্রামাণিক কথা সমস্ত। ছোট হরিদাসজি প্রসঙ্গে বলা হচ্ছে যে গদাধর পণ্ডিত তাকে কিছু ভালো চাল ভিক্ষা করে আনতে বলেছেন, কারণ সেখানে নিত্যানন্দ বহু আছেন, সমস্ত কিছু সেখানে ভোগরন্ধন করে মহাপ্রভুকে ভোগ দেওয়া বা টোটা গোপীনাথকে ভোগ দেওয়া হয়েছে। মহাপ্রভু এসে সেই প্রসাদ পেলেন, মহাপ্রভু এসেছিলেন, প্রসাদ পাওয়ার পেতে পেতে প্রশংসা করছে, এরকম ধরনের অন্ন চাল কোথা থেকে আনলো এত সুন্দর। গদাধর পণ্ডিত বললেন, এই ছোট হরিদাস গিয়ে মাধবী দেবী দাসীর কাছে এই চাল ভিক্ষা মেঙে এনেছে, এই কথাটুকু বললেন। তিনি প্রসাদ পেয়ে কোনো কথা বললেন না, তিনি গম্ভীরা মন্দিরের প্রকোষ্ঠে এলেন, এসে গোবিন্দকে বললেন, আজ থেকে ছোট হরিদাসের দ্বার এখানে মানা, আমার এখানে ঢুকতে দেবে না। ক্রমে ক্রমে কথাটা চারিদিকে ছড়িয়ে গেল, ছোট হরিদাসের কানে গেল, মহাপ্রভু তোমাকে সেখানে কোনোরকমভাবে যেতে মানা করেছে, কোনোরকমভাবে ওখানে ঢুকবে না, নো এন্ট্রি। সমস্ত ভক্ত সমাজ পাগল হয়ে গেলেন, কী ব্যাপার, যে ছোট হরিদাস দিন রাত মহাপ্রভুকে কীর্তন শোনান তার চরণের ভৃঙ্গ, কী এমন ঘটনা ঘটল যে তাকে একেবারে প্রবেশ নিষেধ, কেউ জানতে পারল না। এইভাবে সবাই ছোট হরিদাসকে সান্ত্বনা দিতে লাগলো। প্রভু পরাৎপর অখিলেশ্বর তার সমস্ত ক্রিয়াকর্ম জগৎবাসীকে শিক্ষা দেওয়ার জন্য, তুমি জেদ করো না, তুমি অন্ন জল ত্যাগ করো না, তুমি খাও, কোনো না কোনো সময় প্রভুর ভেতরে তোমার প্রতি করুণা আসবেই আসবে। কিন্তু বৎসরকাল, এক বৎসরকাল অতিক্রান্ত হয়ে গেল, প্রভু তার উপর করুণা দেখালেন না। বরং কেউ যদি তার প্রসঙ্গ তার কাছে তুলতে যেতেন, নিত্যানন্দ প্রভু আদি বলছেন তোমরা এখানে থাকো, আমি চললাম, সঙ্গে সঙ্গে তার পায়ে ধরে আটকাতেন, আপনি থাকুন। যখনই হরিদাসের প্রসঙ্গ নিয়ে কেউ যেতেন যে প্রভু ছোট হরিদাস কী করেছে অন্যায় দয়া করে, সঙ্গে সঙ্গে বলতো তোমরা এখানে থাকো, আমি চললাম, আমি এখানে থাকবো না, সঙ্গে সঙ্গে পায়ে ধরে তাকে আটকানো হতো। কেউ বুঝতে পারল না। ছোট হরিদাস এক বছর কাল পরে প্রভুর চরণ থেকে আমি বিচ্যুত হয়ে গেলাম, প্রভুর চরণের সেবা আমি আর করতে পাচ্ছি না, এই দুঃখেতে তিনি কী করলেন, সোজা ত্রিবেণী সঙ্গমে চলে গেলেন। ত্রিবেণী সঙ্গমে গিয়ে তিনটে নদীর কনফ্লুয়েন্স, সেখানে গঙ্গা, যমুনা, সরস্বতী, ব্রহ্ম নদী, তিনটেই ব্রহ্ম নদী, সেই নদীর মাঝখানে গিয়ে গৌরাঙ্গ চরণ চিন্তা করতে করতে জলের মধ্যে ঝাঁপ দিয়ে প্রাণ শেষ করলেন। সাধারণ লোক যেমন আত্মহত্যা করে সেরম আত্মহত্যা নয় এটা। আমি ভগবানের সেবা থেকে বঞ্চিত হয়েছি, এ শরীর আমি আর রাখবো না, এই গ্লানি, এই ঘৃণা থেকে তিনি শরীর ত্যাগ করেছিলেন। আর ত্যাগ করার সময় অনর্গল, ত্যাগ করার সময় না, তার জীবনের অনুক্ষণ চৈতন্য চরণ, চৈতন্য মহাপ্রভুর চরণ চিন্তা করতেন। ভক্ত সমাজ প্রতি সকালবেলা প্রতি মুহূর্তে চৈতন্য চরণ চিন্তা করেন, চৈতন্য মহাপ্রভুর চরণের যে ছাপ আছে, ভক্ত সমাজ সবসময় নিজেকে রক্ষা করার জন্য চৈতন্য চরণ চিন্তা করেন। দুটো যুগল যুগল চরণ তার ছাপ আছে বিদ্যমান, জগন্নাথ মন্দিরে পাদপীঠ চরণ রেখে তিনি জগন্নাথ দর্শন করতেন, সেটা চৈতন্য মহাপ্রভু চরণ চিন্তা করেন, গুরু বৈষ্ণবের চরণ চিন্তা করেন। আর ভগবানের প্রতিজ্ঞা এমনিতেই আছে, যারা আমার চরণ চিন্তা করে তাদেরকে আমি নিজেকে আত্মদান করি, ভগবানের এটা প্রথম থেকেই অ্যাসিওরেন্স প্রতিজ্ঞা আছে যে আমার চরণকমল যে চিন্তা করবে তাকে আমি নিজেকে দান করে দিই। আমি স্মরত হো পদকমলানি আত্মানমপি যচ্ছতি, স্মরত হো পদকমলানি আত্মানমপি যচ্ছতি, নিজের চরণকমল ভগবানের চরণকমলকে চিন্তা করলে সঙ্গে সঙ্গে ভগবান নিজেকে দান করে। ছোট হরিদাস কী করলেন? ছোট হরিদাস ভগবানের চরণ চিন্তা করেন। হ্যাঁ, ভগবান নিজের জনকে দিয়ে একটা শিক্ষা রেখেছিলেন, মাধবী দেবীর কাছে যখন চাল ভিক্ষা করতে গেছিলেন, আমাদের গৌড়ীয় গুরুবর্গের মধ্যে একজন এই ব্যাখ্যাগুলো লিখেছেন, সজ্জন তোষণী এইসব জায়গায় বেরিয়েছিল, সেই সময় মাধবী দেবী হচ্ছেন তপস্বী, বৃদ্ধা তপস্বী, যাকে সাড়ে তিনজনের মধ্যে একজন গণনা করা হয়েছে। মাধবী যদি মাধবী দেবী দাসী নট এ ম্যাটার অফ জোক, মাধবী দেবী দাসী কোনো মেয়ে ছেলে নয় যাকে দেখলে মাথা নিচু হয়ে যাবে তার ভক্তি। তাহলে ঘটনাটা কি ঘটল? সেখানে চাল আনতে গিয়েছিলেন ছোট হরিদাস প্রভু ভিক্ষা করতে, বলছেন সজ্জন তোষণীতে এক জায়গায় বেরিয়েছিল, সেখানে এক অল্প বয়সী বিধবা মহিলা ছিলেন। ঘটনাক্রমে এটা ভগবানের একটা ইচ্ছা, ঘটনাক্রমে তার দর্শনটা একটু চুল এদিক ওদিক হয়ে, এক চুল, কিছু নয়, কিছুই করেননি, এক চুল এদিক ওদিক হয়ে গেছিল, তার জন্য এত বড় পানিশমেন্ট তাকে পেতে হলো। একটা চুল পার্থক্য হয়ে গেছিল, গৌরাঙ্গের চরণ যারা ধরে থাকবেন তাদের জীবনে এক চুল ভুল হওয়ার কোনো সম্ভাবনা থাকা উচিত নয়, থাকে না। মহাপ্রভু তাকে লক্ষ্য করে এমন শিক্ষা দিলেন যেটা জগৎবাসী যতদিন বেঁচে থাকবে ভুলতে পারবে না। গৌরাঙ্গের যদি আচার আদর্শ গ্রহণ করতে হয় তাহলে ছোট হরিদাসের কথা তাদের হৃদয়তে থাকবে। ছোট হরিদাসকে কেন্দ্র করে স্বপ্নেও লোকে আর স্ত্রী সম্ভাষণের কথা, স্ত্রী সম্ভাষণ কাকে বলে? কোনো একজন মহারাজ, কোনো একজন মা তত্ত্ব জিজ্ঞাসা করেছেন, সেটা উত্তর দিল, সেটা স্ত্রী সম্ভাষণ হল না। যাবৎ অর্থ প্রয়োজনম, যেটুকু প্রয়োজন সেটুকু ব্যবহার, বাকি অপ্রাসঙ্গিক যে আলোচনা যার দ্বারা আমার হৃদয়ের অন্তঃকরণে লুকায়িত গোপন কাম প্রশ্রয় পাচ্ছে, কিছু আমি করিনি, আমি কিছুই করিনি, কিন্তু তার সঙ্গে ওই যে ছোট্ট এক মা তার সঙ্গে আলোচনা প্রসঙ্গে আমার হৃদয়ে গুপ্ত কাম একটু প্রশ্রয় পাচ্ছে, সামান্য কিছুই করিনি, বাইরের দৃষ্টিতে লিগাল দৃষ্টিতে আমার কোনো অন্যায় হয়নি বলে সমাজের লোক বলবে, কিন্তু গৌরাঙ্গের ভজন এত অ্যাকিউরেসি আছে এর মধ্যে, যেখানে নিজের বিবেকের সঙ্গে কথা বলে স্থির করতে হয় আদৌ আমি অন্যায় করলাম কি না করলাম। এগুলো অনেক আট রকম মৈথুনের কথা ভাগবতে আমরা আলোচনা করব, দর্শনটা পর্যন্ত মৈথুনের আন্ডারে চলে আসবে, দর্শন কোন একটা পশুর। তাহলে একটা ভজন যিনি করবেন কী অবস্থায় সে বিচরণ করলে পরে এই জগতের বিষয়গুলো আমাদের স্পর্শ করে না, সেইটা মনে করিয়ে দেওয়ার জন্য গৌরলীলা আমি ফিরে গেছিলাম, আমাকে ক্ষমা করবেন। অজামিলের উপেক্ষা, অজামিলের কথা আলোচনা প্রসঙ্গে আমরা দেখেছিলাম অজামিলজি মহারাজের প্রসঙ্গে যে সমস্ত অন্য অন্য সম্প্রদায় যেসব ব্যাখ্যা করেন আমাদের গৌড়ীয় গুরুবর্গের আনুগত্যে, সারস্বত গৌড়ীয় গুরুবর্গের আনুগত্যে, আমরা ওদের মতো ব্যাখ্যা করি না, আমাদের ব্যাখ্যা আমাদের গৌড়ীয়গণের অধীশ্বর শ্রী চৈতন্য মহাপ্রভু হার্দ, হৃদয়ের বিষয়গুলো আমাদের মহাজনগণ জানেন, তারা আমাদেরকে শিখিয়েছেন, সেই অনুপাতে আমরা অজামিলের নামের ব্যাপারে, অজামিলের ভজনের ব্যাপারে, অজামিল ওপি অগাধ্যামম ইত্যাদি কথা আমরা আলোচনা করেছিলাম সঠিক গৌড়ীয় দর্শনের আলোকে। যমরাজজি মহারাজের সঙ্গে যমদূতগণের যে আলোচনা সেসব আলোচনার দু চারটে প্রসঙ্গ আমরা আলোচনা করেছিলাম। যমরাজজি মহারাজ ভাগবতের মহিমা যেখানে আছেন সেখানেও মহিমার শেষে পদ্মপুরাণ উক্ত মহিমা আমি পরে আলোচনা করব হয়তো কখনো সুযোগ পেলে, সেখানেও যমরাজজি মহারাজ সেখানে সাবধান করে দিয়েছিলেন নিজের যে পরিকর যাদেরকে দিয়ে তিনি কাজ করান, যমদূত যাদেরকে বলা হয়, সেই পরিকরগণের হাতেতে বন্ধনের জন্য যে দড়ি এইসব নিয়ে তারা যাচ্ছে, তার আগে সাবধান করে দিয়েছিলেন, এই শোনো পরিহর হরিকথা সুমাত্যান, যারা হরিকথায় মত্ত হয়ে রয়েছে তাদেরকে যেন ধরো না, অন্য কাউকে ধরে আনবে, প্রভু অহম অন্য নীনাম ন বৈষ্ণবানাম, আমি অন্য অন্য জগতের যারা আছে বদ্ধজীব তাদের মালিক, তাদের দায়িত্ব আমাকে ভগবান দিয়েছেন, কিন্তু বৈষ্ণবগণের আমি মালিক নয়, বৈষ্ণবগণের শাস্তি দিতে আমি পারব না, সেই জন্য সাবধান থাকবে, যারা হরিকথায় হরিকথা অমৃতে কীর্তনেতে মত্ত হয়ে রয়েছেন তাদের কাছে যেও না, তাদের জন্য আলাদা শাস্তির ব্যবস্থা হয়, তারা যদি ভুল করে তাদের জন্য ভগবান আছেন, এইসব কথা ভাগবতের বিভিন্ন প্রসঙ্গে আছে। যে কথঞ্চিত যদি তাদের জীবনে কোনো ব্যভিচার হয়ে পড়ে তাহলে ভগবান কীভাবে তাদেরকে শোধন করেন, এইসব প্রসঙ্গ আমরা আলোচনা করব, বড় আশ্চর্য প্রসঙ্গ। এখানে আমরা দেখছি যমরাজজি মহারাজ বলছেন কাদের কাদের ধরে আনবে, বলছেন তান আনয়দ্মসত বিমুখান মুকুন্দ পদারবিন্দ মকরন্দ রসাজস্রম, তান আনয়দ্মসত বিমুখান মুকুন্দ পদারবিন্দ মকরন্দ রসাজস্রম নিষ্কিঞ্চনৈ পরমহংসকুলৈরসঙ্গৈর জুষ্টাদ গৃহে নিরয়বত্মনি বদ্ধতিষ্ণান। তাদেরকে ধরে আনবে কাদের, বলছে তান আনয়ধ্য মাসত বিমুখান, সেই সব ব্যক্তিদের ধরে আনবে যারা হরি বিমুখ ভগবত চিন্তন করে না, তান আনয়ধ্য অসত, আমি কাল না পরশুদিন আলোচনা প্রসঙ্গে বলছিলাম অসৎ কাকে বলে সৎ কাকে বলে, মনোরথেন অসতো ধাবতো বহি বলেছিলাম না, মনোরথেন অসত ধবত বই। এই প্রসঙ্গে বলেছিলাম যাস্তি ভক্তির ভগবতী অকিঞ্চন সর্বগুণস্তত্র সমাসতে সুরাহ হরো অভক্তস্তকুত মহদ্গুণা মনোরথেন অসত ধবত বহি। আলোচনাগুলো করেছিলাম যাস্তি ভক্তির ভগবতী অকিঞ্চনা। ভক্তি অনেক, ভক্তির প্রকার আছেন, যে এইসব যা পুরনো সব ভক্ত প্রচুর সংকীর্তন করেন, আনন্দ দেন। আজকে যে সংকীর্তন হলো, আজকে আমার মন তৃপ্ত হলো, খুশি হলাম, কালকে খুব দুঃখী হয়ে গেছিলাম, হরিকথা ভাল লাগছিল না, আর এখানে দেখতে না পারলেই এরা এমনভাবে এটা ফিট করে, এটা করা দরকার এখানে, কোনো জায়গায় এরম হয় না, তাতে আমার দেখতে অসুবিধা। অ্যাটেনশান যদি এদিক ওদিক হয়, আমার যদি নিঃশ্বাস নেওয়ার একটু এদিক ওদিক হয়, তাহলে উচ্চারণে উল্টো হয়ে যাবে, আমাকে দুবার পড়তে হবে। এই কথাটা লোকে বোঝে না, আমার শ্বাস শ্বাস প্রশ্বাসের আমার জয়, এটা যদি একটু এদিক ওদিক হয় তো এখানে যেখানে আমার ভাঙতে হবে সেখানে ভাঙতে পারব না, আবার দুবার পড়তে হয়। এগুলো আমার কষ্টটা যারা বোঝার বোঝে, গুরুবর্গ এরা বোঝে না। এই জন্য বলছেন এখানে, আমি আলোচনা প্রসঙ্গে বলেছিলাম যে যাদের আকিঞ্চনা ভক্তি, ভক্তি অনেক রকম হয়, ভক্তির ডিভিশন আপনারা রায় রামানন্দ সংবাদ বলে একটা পাতলা গঞ্জ, এই ছোটেলারের প্রসঙ্গ বলেছিলাম, খুব গরিব সাধু, গরিব সাধু আবার গরিব বলা উচিত না, আপনাদের মনে করিয়ে দেওয়ার জন্য বলছি, অত্যন্ত সরল, কিচ্ছু নেই তার হাতে, ওই সামান্য দিয়েছিল, বাদ বাকি আমি যা টুকটাক ভিক্ষা পাই ওই জোর করে ওইগুলো করেছিলাম। রায় রামানন্দ দেখলে মনে হয় যেন পাতলা, এরা খুব এক্লাস দেখতে, বাইরে কিন্তু ঐশ্বর্য নেই, মানে খুব কভার ফোভার, কিন্তু ওই গ্রন্থটা একটা যদি গ্রন্থকে পড়ে ও 36 বার পড়বে, স্বেচ্ছাতে যারা পড়েছে তারা বলছে আমরা বারবার পড়ছি, এত সুন্দর প্রসঙ্গ। ভক্তি সিদ্ধান্ত সরস্বতী গোস্বামী গোদাবরীর তীরেতে রায়মহাসরের সঙ্গে যে মহাপ্রভুর আলোচনা হয়েছিল, তার ওপর একটা ডুবে গিয়ে, একবারে নেশায় ডুবে গিয়ে যে ব্যাখ্যা করেছিলেন, তার ওপর ভিত্তি করে এইটা হয়েছে, যার জন্য রস থাকবেই, তার মধ্যে আনন্দ থাকবে, কিছু করার নেই, এতে আমার কিছু বাহাদুরি নেই, আমি তো নামে মাত্র সম্পাদক, কিছুই না। তো যাই হোক, এখানে যাদের নিষ্কিঞ্চনা ভক্তি, নিষ্কিঞ্চনা মানে যারা তুমি তো আমার, আমি তো তোমার, কি কাজ অপরধনে, একই বলা হয় নিষ্কিঞ্চনা ভক্তি। যে ভক্তের হৃদয়ে এই ভাবটা আছে তিনি, অর্থাৎ জগতের কোনো বস্তু বা ব্যক্তির উপর তিনি নির্ভর করেন না, এরকম ধরনের ভক্তি যাদের আছে, তাদেরকে সমস্ত দেবতাগণ সমস্ত গুণাবলীর সঙ্গে তাদেরকে দাক্ষিণ্য করে, অর্থাৎ দক্ষিণা দেন, দক্ষিণ মানে আনুকূল্য বিধান করেন, সহায়তা করেন। সর্বগুণস্তত্র সমাসতে সুরাহা, সমস্ত দেবতা, সুরা মানে শুধু স্বর্গের দেবতা নন, দিব্য সুরগণ, ঋষিমুনিগণও, তারা যে লোকে থাকেন সেই লোক থেকে এই জগতের লোকগুলোকে দেখেন, সন্দর্ভতে এইসব বিচার আছে। ওপর থেকে যারা ওপরে ঋষিমুনিগণ আছেন, তারা করুণাবিষ্ট হয়ে জগতের দুঃখ লক্ষ্য করেন, যে জগতের লোক কত কষ্ট পাচ্ছে সেসবগুলো লক্ষ্য করেন ওপর থেকে, মহলোক, তপলোক, জনলোক, এইসব জায়গায় ভালো ভালো সব সাধুর ওখান থেকে কাঁদেন, এরা কেন, কেরা কেন দুঃখ পাচ্ছে, এদের দুঃখ পাওয়ার তো কোনো কারণ নেই, এরকম। আবার উপকার করার জন্য কখনো কখনো চলে আসেন, ভাগবতের প্রসঙ্গ আছে, নারদজি ছদ্মবেশে চলে গেল, আমরা চিত্তকেতু রাজার কাছে দেখব ছদ্মবেশে চলে গেছেন, বিভিন্ন মনি ঋষি ছদ্মবেশে যান বাঁচাবার জন্য তাদেরকে। এইভাবে আমরা দেখলাম হরির অভক্ত, হরৌ অভক্ত, অর্থাৎ ভগবত বিমুখজন যারা আছেন, ভগবানের বিমুখজন যারা আছেন, তাদের কখনোই মহৎগুণ থাকতে পারে না। কথাটা খেয়াল করবেন, আমাদের সমাজের দৃষ্টিতে কোনো একটা সামাজিক সোশ্যাল কর্ম করলো বা বড় একটা দেশের জন্য কর্ম করলো, তখন আমরা সঙ্গে সঙ্গে তাকে মহাত্মা বলে দিই, আমরা এত বোকা, এত মূর্খ, আমরা মহাত্মার মানেই বুঝি না, মহাত্মা বলে দিই তাকে। কিন্তু মহাত্মা, মহৎ গুণ, এটা যে কত বড় কথা, এটাই পাগল লোকেদের বোঝানো যাবে না, বোঝানো যাবে না, সম্ভব নয়, কী করা যায়। এই জন্য মহৎ গুণাবলী মহৎ ব্যক্তিদের হৃদয়ে যে থাকে সে মহৎ গুণাবলীর মানেই হল বৈকুণ্ঠ গুণাবলী। আমার কথার মানেটা বোঝা গেল, এক কথায় শেষ। মহৎ গুণাবলী মানে আপনি কি বলতে চাইছেন? এই ব্যক্তিটার মধ্যে তো ওরম গুণ দেখতে পাচ্ছি, দেশবন্ধু চিত্তরঞ্জন, এর মধ্যে অত্যন্ত দয়া, কত করুণা, কত নিজে যা আয় করে আসতেন, আয় করে গেটের সামনে আসতে কোনো দুঃখী যদি কাঁদতো, আমার মেয়ে বিয়ে দিয়ে কাঁদতেন, কী হচ্ছে তোমার, বোধহয় আমার মেয়ে দিয়ে দেব, সারা দিনের যা রোজগার। তখনকার দিনে সবচেয়ে বড় ফিস ছিল এনার, এত বড় ব্যারিস্টার ছিলেন, সবচেয়ে টপমোস্ট দেশবন্ধু চিত্তরঞ্জন। তিনি কোর্ট থেকে ফেরার সঙ্গে যদি দেখতেন কোনো দুঃখী কাঁদছে, কী হয়েছে তোমার, বলে আমার মেয়ে দিতে পারে, আমার কী অবস্থা, কাঁদতে আরম্ভ করত, সঙ্গে সঙ্গে যা রয়ে রক এনে যা, আর যদি না হয় কালকে আবার আসিস দিয়ে দেবো। আমরা চিন্তা করি সে একটা দিন গেছে, একটা দিন গেছে, তো যে কোনো মানুষ স্বীকার করে একটা দিন গেছে, যখন অন্তত যদি সাধু সংখ্যা যা ছিল তো ছিল, অন্তত মানুষের মতো মানুষ তো অনেক ছিল, ছিল না? দেশবন্ধু চিত্তরঞ্জন, সরোজিনী নাইডু থেকে আরম্ভ কত বড় বড় সব, কিন্তু এখন কি হলো, সাধুর সংখ্যাও কমে যাচ্ছে, লোক তো মানুষ বলে আমরা কিরকম মুশকিল ব্যাপার হয়ে যাচ্ছে, এত বড় তাদের, তথাপি আমরা সেই গুণাবলীকে অর্থাৎ দেশবন্ধু চিত্তরঞ্জনেরকে আমি, তিনি যে গুণাবলী দেখিয়েছেন সেটাকেও আমি বাহবা দিতে পারবো না। বিদ্যাসাগর মহাশয় যে গুণাবলী দেখিয়েছেন আমাকে ক্ষমা করবেন, বিদ্যাসাগরের বই আমিও পড়েছিলাম, আমি অতি অকৃতজ্ঞ হতে পারবো না, আমি তার কাছেও ঋণী রয়েছি, কিন্তু যেহেতু ভাগবত তত্ত্ববিজ্ঞান আলোচনা করতে বসেছি সেই জন্য বিদ্যাসাগরজির গুণাবলীকেও আমি প্রশংসা করতে পাচ্ছি না, আমায় ক্ষমা করবেন, কিছু করার নেই। তিনি বিদ্যাসাগর হতে পারেন, তিনি বিদ্যাসাগর হতে পারেন, জড়বিদ্যাসাগর, কিন্তু ভবসাগর তিনি পার হতে পারেন নাই, পারবেনও না। ভবসাগর পার হওয়ার জন্য যে বিদ্যা লাগে সে বিদ্যা তিনি পান নাই, তখনও পর্যন্ত পান নাই। ওই জন্য যে আমি এই প্রসঙ্গগুলো এই জন্য তুললাম যে এই সব ব্যক্তিগণের যে গুণাবলী ছিল নিঃসন্দেহে অনেক উচ্চ গুণাবলী, এ কোনো সমাজের লোক ভাবা দেবে অত্যন্ত, কিন্তু ভগবত তত্ত্ব বিজ্ঞানের আলোকে যদি আমি বিচার করতে চাই তাহলে আমি গুণাবলীকে আমি করলে, আমি যদি প্রশংসা করতে চাই তাহলে আমি নিজে বন্ধনে পড়ে যাব। এই কথাটা প্রভুপাদ হরিকথা প্রায় ব্যাক, পরস্বভাব কর্মাণি ন প্রশংসেত ন গর্হেত বিশ্বমেকাত্মকম পশ্যন প্রকৃতি পুরুষেণ ছ, এই শ্লোকের ব্যাখ্যা আমি সন্ধ্যেবেলা করব, এখন করব না, সময় চলে যাবে অনেক। বলছেন পর স্বভাবের প্রশংসা বা নিন্দা করতে যাবে না, করলে বিপদ, কী জন্য বিপদ সেটা বলব, আবার কালকে আমি আলোচনা বসে বলছি এই জড়জগতে পর প্রশংসা আপনার ভজনের অনুকূল্য বিধান করবে, আবার কী মানে হলো, একবার এটা বলছেন একবার কোনো কথা আমি মানে বুঝতে পারি না, ওই জন্য মানে বোঝা মুশকিল, এই মহাপুরুষগণ কী বলতে চাইছেন, কত অ্যাকিউরেট কথা, এসব কথা বোঝা খুব মুশকিল। তাহলে আমরা দেখলাম আলোচনা প্রসঙ্গে যে মহৎ ব্যক্তিগণের হৃদয়েতে যে গুণাবলী থাকে, এক কথা আমি বলে শেষ করে দিলাম, সেই গুণাবলী হল বৈকুণ্ঠ গুণাবলী। হলো যদি আমি দেখি পরম পূজার কেশব গোস্বামী তীব্র ক্রোধ প্রকাশ করছেন, জগতের ব্রাহ্মণগুলো রেগে গেছেন, কেন আপনি এই কথা বলছেন, হলে গেলে কী হবে, তিনি বৈকুণ্ঠ গুণাবলীর প্রকাশ করছেন, আপনার মতে মনে হতে পারে উনি এত ক্রোধ করলেন কেন সাধু হয়ে, কিন্তু ক্রোধ নয় ওটা, ক্রোধের মতন কিছু একটা, কেন ক্রোধ মানেই আপনি সে মহাপুরুষকে গালাগাল দিলেন, ক্রোধ থাকা মানেই কাম আছে, কেন গীতা যখন বিচার করে বলছে কামাত ক্রোধ অভিজয়াতে, তাহলে আপনি বলতে কী চান, গীতাতে বলছেন তো কামাত ক্রোধ অভিজয়াতে, কাম থেকেই ক্রোধে উৎপন্ন হয়, তা তো আপনি বলতে চান কি, মহাপুরুষকে কাম আছে বলতে চান, তাহলে বলাটা ভুল হয়ে গেল। তাহলে উনি ক্রোধ দেখাচ্ছেন ভক্ত বিমুখ জনে, যেটা নরোত্তমটাকে বলছেন ক্রোধ ভক্ত বিদ্বেষী জনে, ক্রোধের অ্যাপ্লিকেশন, ক্রোধ আমার মধ্যে থাকলেও কোনো দোষ হবে না, যদি আমি ভক্ত বিদ্বেষী জনে সাধুকে নিন্দা করেছি, সাধুকে অপমান করেছে, আমি যদি সেখানে তীব্র ভাষায় প্রতিবাদ লিখি, কথা বলি, সেক্ষেত্রে আমার একটুও দোষ হবে না, হবে দোষ, হয় না, হতে পারে না, আমি মহাপুরুষগণের অপমানের প্রতিবাদ করছি যে আমার তাহলে জড়জগতের ক্রোধ হলো, সেটা কখনই নয়। সেই জন্য এই সূক্ষ্ম বিচারগুলো সাধারণ লোক বোঝে না। যাই হোক, কাম ক্রোধ লোভ মোহ মদ মাশ্চর্য, এর মধ্যে মাশ্চর্যের কোনো অ্যাপ্লিকেশান দেওয়া নেই, মাশ্চর্য নরোত্তম ঠাকুর সবচেয়ে জঘন্য বলেছেন। মাশ্চর্যের কোনো প্রয়োগ দেখার নাই। যে ব্যক্তির হৃদয়তে মৎসরতা আবির্ভাব হয় তার মধ্যে বাদ বাকি যে দুর্গুণগুলো স্বাভাবিকভাবেই থাকে। অপ্রাকৃত জগতের একরকম মাশ্চর্য আছে যেটা রাধারানী আর বইছে, ওই কথা আমি এখানে তুলব না, ওখানে আলাদা ব্যাপার। রাধারানী নিজের কৃষ্ণের বক্ষস্থলে নিজের ছবিটাকে দেখে বলছে, কৃষ্ণ কৃষ্ণ আমাকে ছাড়া কাকে কাকে নিয়ে বসে রয়েছে, সে কে? নিজেরই প্রতিচ্ছবি দেখছে কৃষ্ণের বক্ষস্থলে। এইগুলো আলাদা ধরনের, এইগুলো এখানে তুলব না, এগুলো একদম প্রসঙ্গ না, অত্যন্ত গুপ্ত প্রসঙ্গ। তাহলে আমরা ফিরে আসি, হরির অভক্ত যারা, ভগবত বিমুখ যারা, তাদের মধ্যে কখনোই সদ্গুণাবলীর সম্ভাবনা নাই। গুণাবলী ভালো থাকতে পারে জাগতিক বিচারে, কিন্তু মহৎ গুণ থাকতে পারে না, থাকতে পারে না। কুত মহৎ গুণা, কেন কি মনোরথেন অসত ধাবত বহি। সেই যে আমি পুরঞ্জনের কাহিনী করতে গিয়ে বলেছিলাম, জীবাত্মা মনোরথে অর্থাৎ মনের সিংহাসনে বসে, মনের সিংহাসনে বসে যেখানে খুশি চলে যেতে পারে, পারে না? পারে তো। এ ধরনের আমাদের কাছে সুন্দর একটা আখ্যান বলেছিলেন গুরুবর্গ, বলো দেখো দুই বন্ধু তর্ক করছেন, দুই বন্ধু বলছে, একজন বলছে তারা বলছে যে হরিকথা শুনতে যায়, এক যায় মহারাজ এসছে চল হরিকথা শুনবো, একজন বলছে না আজকে এখানে একটা চলচ্চিত্র এসে ওইগুলো দেখব, চল ওখানে, দুজনের মধ্যে তর্ক। তো দুজনে বলে তোর যা খুশি তুই কর, আজকে আর একসঙ্গে হবে না, তুই যখন জেদ ধরেছিস তোরটা কর, আমি মন্দিরে যাই, আমি হরিকথা শুনি, তুই তোর মতো যা ওখানে। কিন্তু এত বন্ধুত্ব যেন এর হৃদয়ে যা আসে ওর হৃদয়ে তাই আসে, ওর ভিতরেতে ইচ্ছে ইচ্ছে জাগছে গেলে হতো, এই সুযোগটা এসেছিলো চলচ্চিত্রটা দেখে আসতাম, কিন্তু এই মহারাষ্ট্রে এসে বারবার তো আসবে না, যাই তো ওর সঙ্গে যাওয়ার ইচ্ছে কিন্তু যেতে পারছে না, একটা ভেতর একটা এভাবে চলে এলো, কোথায় এই চলে এলো হরিকথা শুনতে, মহারাজের কাছে ভাগবত কথা শুনতে, আর ও চলে গেল চলচ্চিত্র দেখতে, চলচ্চিত্র দেখতে বসে বিষণ্ণ হয়ে গেছে মনটা, যে ও কত ভাগ্যবান, দেখ ও কত ভাগ্যবান, আমি এটা পাগল, আমি চলে এলাম এখানে, সে মহারাজ তো আর থাকবে না, চলে যাবে, আর আসেও না সে, বলে মনে মনে আফসোস করছে যে চলচ্চিত্র দেখতে পারছে, চোখটা বুঝিয়ে খালি আফসোস করছে, কারণ সাধুসঙ্গ তার পূর্বে হয়েছিল, সে না একেবারে খারাপ না, চিন্তা করতে ভুর বেকার এসব বলে সে মনে মনে সে সাধুসঙ্গ হচ্ছে, সাধু চিন্তা করছে, আর যে এখানে রয়েছে সে চিন্তা করছে ওখানকার। তাহলে আমাদের গুরুবাবু বলছে তার এর ফল লাভ হয়ে গেল ওখানকার, আর এর ফল লাভ হয়ে গেল চলচ্চিত্র দেখার, এইটা উদাহরণ, সোজা উদাহরণ। অর্থাৎ আমাদের গুরুবর্গ বলেছেন, বাবা মানুষের মন যেখানে থাকে মানুষ সেখানেই বিরাজ করে, মন যেখানে সেইখানে। অর্থাৎ আমার মন যদি রান্না করতে করতে, বাচ্চাকে সেবা করতে করতে, স্বামীর সেবা করতে, উঠতে বসতে, ইচ অ্যান্ড এভরি ফ্র্যাকশন অফ সেকেন্ড আমার যদি হরিস্মৃতি না চলে যায়, তাহলে একশোবার আমি সেই মহারাজের কাছেই রয়েছি, সে হরিকথা শুনছি, সে সাধুসঙ্গ করছি, তাই কি না? এই টেকনিকটাই তো গুরু বৈষ্ণবগণ দেখিয়েছেন, গোপিকাগণ দেখিয়েছেন। আর এইটাই আলোচনা করতে গিয়ে মহাপ্রভু বলেছেন, পরব্যাসনী নারী ব্যাগ্রা অপি গৃহকর্মসু তদৈব সদ্বয়তি অন্তর নবসঙ্গ রসায়নম। মহাপ্রভু বলছেন যে দেখবে একটা ব্যভিচারিণী নারী, সে স্বামী সেবা করছে, বাইরের দৃষ্টিতে খুব স্বামী সেবা করছে, এত স্বামী সেবা করছে কল্পনা করা যায়, স্বামী ভুলে রয়েছে, এত সুন্দর সেবা করছে সময় মতো সব, ঠিক সেরকম কিন্তু অন্তরতে ওই যে উপপতি আছে, এই পতি ছাড়া অন্য এক পতি বানিয়ে রেখেছে, তার কখন স্বামী চলে যাবে অফিসে আমি তার সঙ্গ করব, করছেন মহাপ্রভু ঠিক এক্সাক্ট। যদিও আপনাদের দেখতে মনে হবে এই উদাহরণটা অত্যন্ত নোংরা, না আমি প্রত্যেকবারই কালকেও আলোচনা করেছি, কোনো জড় বস্তুতে, কোনো যে বস্তুগুলো আছে বস্তুতে, দার্শনিকরা বলছেন বস্তুতে কোনো দোষ নেই, বস্তুর চিন্তনের দোষ। আমার সামনে এক মা আছেন, তা অসুবিধে কী আছে? মাকে যদি মা ভাবতে পারি তা আমার তো কোনো বিপদ নেই। আর কোনো ব্রহ্মচারী কামুক যদি আছে বলে আমার সামনে কেন এলো এই মেয়ে ছেলেটা, আর তুই ছাগল একটা, তুই তো মেয়ে ছেলেই দেখে গেলি খালি, তার দোষটা তার, তার দর্শন ঠিক হয়নি, সে কেন এভাবে দেখছে? বস্তুটা মাটার তো কোনো দোষ নাই, মাটার কোনো দোষ নাই, কিন্তু মায়ের, মা যে সামনে এলো এই জন্য ও যে দর্শন দিচ্ছে এটা ভুল। ত তথাপি মহাপ্রভু আমাদের সাবধানের জন্য আর এক লীলা করেছেন, সেটা কি না, একটা বাচ্চাকে প্রায় গম্ভীরা আসতেন, তাকে আদর করতেন, পরবর্তীকালে তিনি ধ্যানচাঁদ হয়েছিলেন, আমরা খবর পেয়েছি, সে বাচ্চাটাকে আদর করতেন, মহাপ্রভু সামনে আসে। স্বরূপ গোসাই একদিন অত্যন্ত তীব্র বাচ্চাটাকে, এই আসবি না এখানে, বাচ্চা কি শোনে নাকি, একে পরাত পর অখিলেশের এত সুন্দর, আরে যে বস্তুটার প্রতি অনন্ত জগতের আকর্ষণ মহাপ্রভু ভগবান স্বয়ং, কৃষ্ণ কথাটা মানি তো সর্বজগৎকে আকর্ষণ করে, তো এত এই সুন্দর ভগবান, তার প্রতি এক বাচ্চাটা রোজ আসে, মহাপ্রভু তাকে বলে, নানা রকম কথা বলেন টুকটাক, তারপর চলে যায়। এখন স্বরূপ গোসাই সেদিন রেগে গিয়ে বলছেন, স্বরূপ দামোদর, দামোদর বলছে, স্বরূপ গোসাই না দামোদর, দামোদর বলছেন, গোসাই গোসাই এবার তোমার নাম জগতে সব ঘোষণা হবে ভালো। মহাপ্রভু বলছেন, দামোদর কি বলতে চাও, না বলি সব বোঝো, তুমি পরাৎপর অখিলেশ্বর, তোমাকে কি কোনো দুঃস্পর্শ করতে পারে, কিন্তু লোক কানাকানি বাতে দেহ অবসর, লোকে যে কানাকানি করতে পারে এই কথাতে অবসর দাও, এটা সুযোগ দিও না, ভগবান সবই জানেন। বলছি এই বাচ্চাটা তোমার কাছে রোজ আসে, তোমার কোনো দোষ, তুমি তো ভগবান, তুমি শিক্ষার জন্য জগতে এসছো, এই বাচ্চাটা আসে, বাচ্চাটা তো কোনো দোষ নেই, কিন্তু বাচ্চাটার মা আছে অল্প বয়সে বিধবা, সুন্দরী রমণী, সে তপস্বিনী, ভালো ভজন করে, কিন্তু তার কোনো দোষ নেই, কিন্তু তার একটাই দোষ, সে সুন্দরী, সমাজের লোক বলবে এই বাচ্চাটা আসে মানে হচ্ছে ওর মায়ের সঙ্গ হবে, ভগবানের প্রতি দোষারোপ করবে, ভগবানকে পর্যন্ত দোষারোপ করে, কৃষ্ণকে দোষারোপ করে না, সমাজের লোক কৃষ্ণকে দোষারোপ করে না, মহাপ্রভুকে দোষারোপ করেন, তাহলে একটা সাধু তাহলে কত অ্যাকিউরেটভাবে জীবনযাপন করবে চিন্তা করে, বা কীভাবে জীবনযাপন করতে হয় একটা সাধুকে চিন্তা করলে পাগল হয়ে যাবে। প্রভুপাদ লাইব্রেরিতে রয়েছেন, নিজের লাইব্রেরিতে, তখন তিনি ব্রহ্মচারী ছিলেন, সাদা কাপড়, লাইব্রেরিতে কাজ করতে করতে হঠাৎ অসমদীয় গুরুপাদ বা ভক্তিপ্রমোদ পুরুষ, তখন তিনি ব্রহ্মচারী ছিলেন, হঠাৎ খবর পাচ্ছে, কানে শুনতে পাচ্ছেন প্রভুপাদ চিৎকার করছে, কেউ কি নেই, কেউ কি নেই এখানে, কেউ কি নেই, গুরুপাদ বলে ই বাবা ই চিৎকার করছেন গেলে, কেউ কি নেই মানে, ছুটে গেছেন লাইব্রেরিতে, গিয়ে দেখেন তার মায়ের মতো বয়স একজন দিদি, তার বর্দি, সবচেয়ে বড় ভক্তিময় ঠাকুরের মেয়ে, পূর্বাশ্রমে, আমরা ভক্তিময় ঠাকুর ছেলে মেয়ে এইসব কথাটা উচ্চারণ করি না, আপনাকে বলার জন্য বোঝাবার জন্য বলতে হলো, সেখানে ঢুকেছেন ভাইকে কিছু একটা কথা বলতে, তাই চিৎকার করছেন, ওই যে মায়ের সমান দিদি সে ঢুকে, তাতে প্রভুপাদ চিন্তিত, আমি আচার্যের কাজ করছি, সাবধান, আমাদেরকে জীবনে ওইটা প্রয়োগ করতে হয়, যখন জলন্ধর আদি বিভিন্ন জায়গায় কথা বলতে যেতে হয়, ওখানকার মারা খুব সরল, কিছু না বলে দুম করে ঢুকে পড়বে ঘরে, কোনো কথা শুনবে না, এই জন্য এক ব্রহ্মচারীকে একদম পাশে রাখা হয়েছে, তুই থাকবে, আমার সিগনাল ছিল, আমার সিগনাল, এটার নাম ছিল, সেটা নাম ধরে জয় গৌর যেই বলবো, সঙ্গে সঙ্গে ব্রহ্মচারী বুঝিয়ে মহারাজ ঘরে কেউ ঢুকে পড়েছে, কোনো মা সঙ্গে সঙ্গে চলে আসবে, ঈশা গো বসো, ও মাটা কথা না বলে যাবে না, তা ততক্ষণ ওই ব্রহ্মচারীর পাশে বসে থাকবে। তো এইগুলো যদি আমরা শিক্ষা না করি আর শিক্ষা না দিই, যদিও আমার যদি ভগবান গুরু কৃপায় যদি কোনো অসুবিধা নাও হয়, তথাপি কেউ তো বলতে পারে, সেই সুযোগটাও আমি দিতে পারবো না, সেই জন্য আমার নিয়মে অত্যন্ত কঠোর, ভজনের স্থানে কাউকে জায়গা থেকে পোষ কোনোরকমভাবে ঢুকতে দেবো না, কোনো কিছু হবে না, যা হওয়ার অন্য সময় বাইরে। তো এইগুলো আচরণগুলো আমাদের গুরুবর্গের থেকে শিক্ষা করতে হয়েছে, আর জানেন সব পুরনো কত গুরুবর্গের আচরণ দেখেছেন। তাহলে আমরা দেখলাম, হরৌ অভক্তস্য কুত মহৎগুণা, মহৎগুণ থাকতে পারে না হরির অভক্তগণের ভেতরে। আর এখানে যমরাজ মহারাজ সাবধান করে দিচ্ছেন, তাদেরকে নিয়ে আসবে যারা হরিহুমুখ জন, মুকুন্দ চরণারবিন্দের রস আস্বাদন করেন না, যারা তাদেরকে নিয়ে আসবে, আর যারা নিষ্কিঞ্চন পরমহংস কুল তাদের সঙ্গ করে না, যেসব বদ্ধজীব, মুকুন্দ পদারবিন্দ মকরন্দ রসাত অজস্রম নিষ্কিঞ্চনৈর পরমহংস কুলৈর অসঙ্গই, কোনো সাধুগুরু বৈষ্ণবের সঙ্গ তারা করে না, বদ্ধ অবস্থায় রয়েছে, খাচ্ছে দাচ্ছে নরকে যাচ্ছে, এই ব্যক্তিগুলোকে আমার কাছে আনবে, যারা গুরু বৈষ্ণবের প্রসঙ্গে সঙ্গে সংযুক্ত নয় তাদেরকে নিয়ে আসবে আমার কাছে। আর তাদেরকেই যমরাজ বলছেন আমার কাছে আনবে, অন্য কাউকে আনবে না। বলছেন আবার আরো পরিষ্কার করে বলছেন, জিহ্বান ভক্তি ভগবৎ গুণ নাম ধেয়ম চেতশ্চ ন স্মরতি তচ্চরণারবিন্দম কৃষ্ণায়নো নমতি যচ্ছির এক একদাপি তানানধ্যমসত অকৃত বিষ্ণু কৃত্বান। কি বলছেন, জিহ্বান ভক্তি ভগবৎ গুণ নাম ধেয়ম, যে জিহ্বা কখনোই ভগবানের নাম উচ্চারণ করেনি, জিহ্বান ভক্তি ভগবৎ গুণ নাম ধেয়ম চেতশ্চ ন স্মরতি তচ্চরণারবিন্দম কৃষ্ণায়নো নমতি যৎসির এক একদাপি তানম তানানয়ধ্যমসত অকৃত বিষ্ণু কৃত্বান। বলছেন জিহ্বা যার কোনোদিনই কৃষ্ণ নাম গ্রহণ করে নাই, চিত্ত যার কৃষ্ণের চরণারবিন্দকে স্মরণ করে নাই, তাদেরকে কৃষ্ণায়ন নমতেই যচ্ছির কৃষ্ণকে কোনোদিন নমন করেনি, দণ্ডবোধ করেনি, তাদেরকে যারা বিষ্ণু সংক্রান্ত কোনো স্বীকৃতি করে নাই তাদেরকে আমার কাছে নিয়ে আসবে। এখন যমরাজি মহারাজ এরমভাবে আকাশে দিয়ে করে ক্ষমা চাইছে, প্রভু ক্ষমা করো, তোমার যে নাম গ্রহণ করেছিল অজামিল তাকে আমার এই যে আমার যে যমদূত এরা আমার যে দূত এরা ধরতে গেছিলো, তুমি ক্ষমা করো, কে ক্ষমা যে তৎক্ষমতাম সভগবান পুরুষ পুরাণ নারায়ণ স পুরুষ এর যদ অসৎকৃতম ন সানাম অহন বিদুষাম রচিতাঞ্জলিনাম খ্যান্তির গরিয়সি নম পুরুষায় ভুমনে। বলছেন হে ভগবান, আমার ভৃত্যগণ অন্যায় করে ফেলেছে, ধরতে গেছিল আর জানে না, তা তো জানে এসব তত্ত্ব, ক্ষমা করো, লোক মাহাত্ম তারা জানে না, তোমার নাম তোমার মহিমা অবগত না হতে অপরাধ করেছি আমি, কেন মালিকের মালিকের ভৃত্যগণ রিপ্রেজেন্টেটিভ যে অন্যায় করবে মালিকের আসবে, প্রতিনিধির কোনো দোষ থাকে না, প্রতিনিধিকে যিনি পাঠিয়েছেন তার দোষ হবে। হ্যাঁ, ওই জন্য বলছি অপরাধ করেছি, বদ্ধাঞ্জলি প্রার্থনা করেছি, অপরাধ আপনি মার্জন করুন। সেই ভগবান সর্বাপেক্ষা মহান, তাহাতেই অবশ্যই ক্ষমাগুণ আছে, তিনি আমাকে ক্ষমা করতে কেন পিছপা হবেন, সেই পরম পুরুষকে আমি দণ্ডবোধ করি। সেই জন্য বলছেন তৎক্ষমতাম স ভগবান পুরুষ পুরাণ নারায়ণ স পুরুষের যদসৎকৃতম ন, আমরা আমরা আমি ভুল করে ফেলেছি, আমরা আমার লোকরা, সানাম অহ ন বিদুষাম রচিতাঞ্জলিনাম ক্ষান্তির গরিয়সি নমঃ পুরুষায় ভুমনে তস্মাদ সংকীর্তনম বিষ্ণুর জগত মঙ্গলম মহসাম মহতামোপি কৌরভ্য বিধ্বৈকান্তিক নিষ্কৃতম। কি বলছেন, তস্মাদ সংকীর্তনম বিষ্ণুর জগত মঙ্গল মহসাম মহতামোপি কৌরভ্য বিধ্বৈকান্তিক নিষ্কৃতম। এর চেয়ে বড়ো আর কোনো মঙ্গলের রাস্তা নেই, তাস্মাৎ সংকীর্তনম বিষ্ণুর জগৎ মঙ্গলম অংহসাম, অনন্ত এই জগতের সমস্ত অমঙ্গলকে নাশ করতে পারে একমাত্র হরিনাম ভগবান। সাধুগণ যে চিৎকার করে হরিনাম সংকীর্তন করেন, সেই ধ্বনি আকাশ বাতা মুখরিত হয়ে স্বর্গে যে দেবতারা আছেন তারাও পুপবিত্র সবাই চোদ্দ ভুবনে, কোনো অসুবিধে নেই। এইভাবে জগৎ পবিত্র হয়, ত্রিভুবন পবিত্র হয়ে যায়, বা এক গুরু বৈষ্ণব যখন নৃত্য করেন সংকীর্তন করেন সেই সংকীর্তনের দ্বারা জগৎ পবিত্র হয়ে যায়, শাস্ত্রের প্রমাণ আছে, পদ্মাবলী এই পদ্মপুরাণ আদি সব কিছুতে বলছেন তসমাৎ সংকীর্তনম বিষ্ণুর জগৎ মঙ্গলম অংহসাম মহতাম অপি কৌরভ্য বিধ্বৈকান্তিক নিষ্কৃতম। এর চেয়ে বড়ো পাপ এই সমস্ত দূরীকরণের জন্য এত ভালো পন্থা আর কিছু নেই, সমস্ত জগৎ নিশ্চয় জানিও তদ্বারা মহৎ পাপ সকলের ঐকান্তিক নিষ্কৃতি হয়ে থাকে। কিন্তু যেসব যেসব আমরা আগের দিন আলোচনা করেছিলাম সেখানে তপস্যা ব্রত এইসবগুলো বলেছেন, আগে আলোচনা করেছিলাম এইসব ব্রত তপস্যা আদি ততটা পরিমাণে পবিত্র করতে পারবে না, ততটা পরিমাণে পবিত্র করার সামর্থ্য এর মধ্যে নাই, ততটা পরিমাণে পুরস্কার। এই জন্য বলছেন সবচেয়ে ভালো সম্ভব হয় এইভাবে যদি ভগবান নাম গ্রহণ করে, ভগবান নামের দ্বারা সবচেয়ে বেশি পবিত্র হওয়া যায়, ইত্যাদি কথা আমরা আলোচনা করলাম। এখন অজামিলের উপেক্ষান থেকে কি কি মোটামুটি একটা দিকদর্শন, যদিও সম্যক আলোচনা আমি করতে পারলাম না, ক্ষমা প্রার্থনা করছি, মোটামুটি বোঝা গেল অজামিলের উপেক্ষান থেকে, অজামিলের কাহিনী থেকে, এই ঘটনা থেকে ভাগবতী মহাপুরাণ আমাকে কি শিক্ষা দিতে চাইছেন। গৌরাঙ্গের শিক্ষার আলোতে আমরা কিছু বুঝলাম। এখন আমি ফিরে যাচ্ছি প্রচেতার প্রসঙ্গ আমরা আলোচনা করেছিলাম চতুর্থ স্কন্ধে। প্রচেতার প্রসঙ্গ সম্বন্ধে বলেছিলাম প্রাচীন বর্হি তার যে ছেলেপেলেরা যে দশজন প্রচেতা, তারা সংসার করবেন কিন্তু এই প্রজাপতি কর্ম করবার জন্য প্রথমে দশ সহস্র বছর তপস্যা করবার জন্য সমুদ্রে চলে গেছিলেন, সমুদ্রের তলায় বসে ভজন করবার জন্য চলে গেছিলেন। সেই সময় আপনারা শুনেছেন শঙ্কর ভগবানের সঙ্গে তাদের দেখা হয়েছিল, শঙ্কর ভগবান কৃপা করেছিলেন, সেটাকে রুদ্র গীতা বলা হয়, রুদ্র গীতা, রুদ্র ভগবান কৃপা করেছিলেন, এসব প্রসঙ্গ চলে গেছেন। পরবর্তী সময়ে তারা যখন তপস্যা করে 10,000 শঙ্করের উপদেশ পেয়ে এবার জলের তলায় গিয়ে তপস্যা করেছিলেন, তপস্যা করার পর ভগবত দর্শন হয়েছিল তাদের। তারা যখন জল থেকে উঠেছিলেন, ওঠার পরে দেখেন পৃথিবীতে একেবারে গাছপালা দিয়ে পূর্ণ, চলবার কোনো জায়গা নেই, কোনো একটা দেখতে পাচ্ছেন না কোথায়, এত গাছপালা দিয়ে ভর্তি হয়ে গেছে। তখন তারা কী করলেন, চলবার পর্যন্ত জায়গা নেই, সঙ্গে সঙ্গে তাদের তেজের দ্বারা মুখ থেকে অনল বার করে সে গাছপালাগুলোকে পুরো তারা মুখ করলেন, না যাবো করতে, কোনো যাওয়ার রাস্তা নেই। এই ধরনের যখন অবস্থা তখন তাদেরকে নিষেধ করা হলো, বলছেন তোমাদের, বলছেন এখানে, বলছেন এখানে, বলছে এই সব সমস্ত আটকে গেছে যখন জায়গা, সমস্ত তারা অনল দিয়ে পড়াবার চেষ্টা করছে। যাই হোক, তাদেরকে নিবৃত করা হয়েছিল। এখানে বালকগণের পিতামাতাই বন্ধু, পরমপক্ষই বন্ধু, স্ত্রীলোকের প্রতিবন্ধু ইত্যাদি, এভাবে তাকে বোঝানো হয়েছিল। তারপর তারা বিবাহ করেছিলেন এক কন্যাকে, আমি আগে প্রসঙ্গে তুলেছিলাম। পচেতাগণ যখন পৃথিবীর ঔষধি হস্ত করেছে তখন এরকম ধরনের অবস্থা পচেতাগণ এ করছেন। এখানে যে কন্যাকে আমি বলেছিলাম ইন্দ্র রক্ষা করেছিলেন মুখে বুড়া আঙুল দিয়ে, অমৃত দিয়ে, প্রমলোচা যে নামক যে কন্যা, তাকে সেই কন্যা সম্রাট সান্ত্বনা প্রদান করে, প্রমলোচা নামনি অপ্সরা, না প্রমলোচা নামনি অপ্সরা সঙ্গে অপ্সরা সে সুন্দরী এই কন্যাকে প্রচেতাগণ দেহকে দান করে গেছিলেন। অর্থাৎ প্রমলোচা আর একটা ঋষি ছিল, তার ঔরসে যে কন্যা হয়েছিল সেই কন্যাকে, প্রমলোচা হল মা, তাকে সেই কন্যাকে তাদের হাতে দিয়ে বললে তাদের পাণিগ্রহণ করতে বললেন, অর্থাৎ বিবাহ করতে বললেন। সেই অপ্সরার গর্ভে যে কন্যাগুলো, যে এই যে প্রমলোচা কন্যা, তার গর্ভে যে হয়েছিল কন্যা, তাকে এই প্রচেতাগণ বিবাহ করলেন, প্রচেতাগণ দশজন। আর এই অপ্সরার গর্ভে প্রচেতাগণের ঔরসে প্রচেতস দক্ষ উৎপাদন হয়েছিল। অর্থাৎ আমি যেটা আগে বলেছিলাম যে চাক্ষুষ মন্বন্তরে যখন সে ওই ছাগমুণ্ড ছিল সেটাকে ছেড়ে দিলেন, শঙ্কর ভগবানকে চরণে অপরাধ হয়েছিল, সেই অপরাধগুলোকে কাটাবার জন্য সে স্তুতি করেছিলেন বটে, কি যে অন্তর থেকে একেবারে অপরাধ নির্মূল হয় নাই, সেই জন্য আবার সেই চাক্ষুষ মন্বন্তর সেই দেহ ত্যাগ করে আবার এখন এইখানে এই অপ্সরার গর্ভে প্রচেতাদিগের ঔরসে প্রচেতস দক্ষ উৎপন্ন হন, যার প্রজাপতিত্বে এই জগৎ পূর্ণ হয়েছে। এই জগতে যত ছাগল, ঘেরা, গরু, ভৈষ, যত সর্প, যত প্রাণী আছে সব, এই যে দেখছেন এইখানে প্রজাপতি প্রচেতস দক্ষ এর দ্বারা হয়েছিল। প্রচেতস দক্ষ এখন বিশাল ভজন করবার জন্য, তপস্যা করবার জন্য, কে তপস্যার বলেতেই ক্ষমতা আসবে, সেই জন্য তপস্যা করবার জন্য চলে গেছিলেন। অঘমর্ষণ নামে একটা তীর্থ আছে বিন্ধ্যাচলের কাছে, সেখানে তিনি তীব্র তপস্যা করেছিলেন। বিশাল তপস্যা করে ভগবানকে সন্তুষ্ট করেছিলেন। তিনি যে সমস্ত স্তুতির দ্বারা ভগবানকে সন্তুষ্ট করেছিলেন, কখনো কখনো কার্যগতিকে আমি এখানে ভাগবত কথা প্রসঙ্গে তুলেও ছিলাম। এখানে তিনি এই যে তপস্যা করেছিলেন, তপস্যার দ্বারা ভগবানের প্রজা সৃষ্টির জন্য কৃপা, ভগবানের কৃপা অনেকেই লাভ করে, কিন্তু ভগবানের বিশুদ্ধ ভক্তি করবার জন্য যে ব্যবস্থা সেটা সবাই পারে না। এইখানে আমরা দেখলাম ইনি তপস্যা করেছেন, তিনি তপস্যা করে ভগবানের কাছ থেকে সংসার কী করে করা যায় বেশি করে এই বর মাংছেন। তার তপস্যার উদ্দেশ্য কী? এখানে তপস্যার উদ্দেশ্য প্রজাপত্য বিস্তার করবেন, প্রজাপতি তিনি। এইভাবে তিনি তপ করেছিলেন, তপ করে ভগবানকে সন্তুষ্ট করেছিলেন, আর তার দ্বারা তিনি এই জগতে এই প্রজাপতি বিস্তার করেছিলেন। বিভিন্ন বিভিন্ন বিশাল এই যে যত সব প্রজা সৃষ্টি হয়েছে সেগুলো সব তার দ্বারাই হয়েছে। মানব সৃষ্টি করেছিলেন, তারপর অনেক অনেক, তারপর অন্যান্য অন্যান্যভাবে সৃষ্টিকর্ম চালিয়েছিলেন। আর যেহেতু এই সৃষ্টিকর্ম বাড়ছিল না, তারপর অন্য পদ্ধতি গ্রহণ করে বা সৃষ্টি বর্তমানে বর্তমান পদ্ধতিতে বাড়ছে। আলোচনা প্রসঙ্গে আমি বলেছিলাম, যৎসক্তয় বদতাম বাদিনাম বৈ বিবাদ সংবাদ ভুব ভবন্তি কুরবন্তি চৈষাম মুহুরাত্মমোহম তস্মৈ নম অনন্ত গুণায় ভুমনে। এখানে এই সব স্তুতির দ্বারা ভগবানকে স্তুতি করছেন, মানে ভগবানকে সন্তুষ্ট করছেন। যার শক্তির দ্বারা বাদ বিবাদ চলে থাকে এই জগতে, বিবাদ সংবাদ হুব ভমন্তি কুরবন্তি চৈষাম মুহুরাত্মমোহম, যার দ্বারা এই সমস্ত জগতের লোকরা যার শক্তিতে শক্তি পেয়ে করে, অথচ নিজেরা মোহপ্রাপ্ত হয় বুঝতে পারে না, তস্মৈ নম অনন্ত গুণায় ভুমনে। অনন্ত গুণের আকর সেই ভগবানকে আমরা দণ্ডবোধ করি। এইভাবে স্তুতি করেছেন, করে সন্তুষ্ট করেছেন, করার ফলেতে তার প্রজাপতি দক্ষ বিষ্ণুর মায়াশক্তি বর্ধিত শক্তি হল। ভগবানের কৃপা দুরকম হয়, একটা হচ্ছে বাস্তব কৃপা, অনেক সময় বঞ্চনাও করেন। প্রজাপতি দক্ষ বিষ্ণুর মায়ায় বর্ধিত শক্তি হইয়া, এখানে ওই কথাটা বলা রয়েছে, বিষ্ণুর মায়ায় বর্ধিত শক্তি, বিষ্ণুর মায়াশক্তির দ্বারা বর্ধিত মানে পাওয়ার পেয়ে, শক্তি পেয়ে পাঞ্চজন্যের গর্ভে, যে পাঞ্চজন্যী যেমন নামক যে কন্যাটা যার সঙ্গে তার বিবাহ হয়েছিল, প্রম্লচার যে কন্যা তার সঙ্গে, তার গর্ভে অযুত পুত্র উৎপাদন করেছিলেন। তারা সকলেই দক্ষের যে ক্ষমতা শক্তি সেরকম নিজের অনুরূপ ছেলেপেলে হয়েছিল তাদের। অযুত পুত্র, আপনাদের মধ্যে সন্দেহ হবে অযুত পুত্র কী করে হলো, আমরা আমাদের যেরকম স্ট্যান্ডার্ড সেরকমভাবে আমরা বিচার করি, কিন্তু ওটা ওরকমভাবে বিচার করলে চলবে না। তাদের পুত্র উৎপাদনের নানারকম অন্যান্য সব পদ্ধতি ছিল, এগুলো সব ভাগবতের বিভিন্ন স্থানে আছে, অনেকে সন্দেহ প্রকাশ করেন। সেই জন্য বলছেন দক্ষেরই পুত্ররা ক্ষমতা লাভ করবার জন্য, প্রজা সৃষ্টির জন্য তারা পশ্চিম দিকে গমন করলেন। সিন্ধু নদ ও সমুদ্রের সঙ্গম যেখানে আসছে পশ্চিম দিকে যে স্থান, সেই স্থানে মুনি ও সিদ্ধগণ সেবিত নারায়ণ সরোবর আছে, সেইখানে গিয়ে তারা তপস্যা মহাতীর্থর জল স্পর্শে দক্ষতনে নির্মল হয়ে পরমাংশ ধর্মে সঞ্জাত বুদ্ধি হইয়াছিলেন, আর সেখানে ভজন করবার চেষ্টা করলেন। তথাপি পিতা কর্তৃক পূজা তারা সেই নির্মল জলেতে অর্থাৎ নারায়ণ সরোবরতে স্নান আচমন আদি করে সেখানে ভজন করতে করতে নির্মল হৃদয় প্রাপ্ত হয়েছিলেন। তথাপি পিতার যে আদেশ, তোমরা ক্ষমতা লাভ করতে যাচ্ছ মনে রেখো, তোমাদের প্রজা সৃষ্টি করতে হবে, সেই জন্য দক্ষপুত্রগণ প্রজাপতি বৃদ্ধির জন্য উগ্র তপস্যা করেছিলেন। এবং নারদজি মহারাজ যখন দেখলেন এদের হৃদয় নির্মল হয়ে গেছে, অথচ পিতার আদেশে প্রেরিত হয়ে এরা প্রজাপতি বৃদ্ধির জন্য চেষ্টা করছে, উগ্র তপস্যা করছে, এমনি হৃদয় নির্মল হয়ে গেছে, তাহলে প্রজা সৃষ্টির জন্য তারা তপস্যায় নিযুক্ত হয়েছে। এটা দেখে নারদজি মহারাজ সেখানে উপস্থিত হলেন, গিয়ে বললেন, তোমরা মূর্খ, তোমরা এই সমস্ত রহস্য জানো না, কী করে তোমার প্রজা সৃষ্টি করবে। এইভাবে তাদেরকে গুপ্ত কূটবাক্যের দ্বারা, কূটবাক্য শাস্ত্রের কূটবাক্যের দ্বারা তাদেরকে নিবৃত্তি মার্গেতে পরিচালনা করল, তারা প্রবৃত্তি মার্গে পিতার আদেশে তারা সংসার ধর্ম করে লোক সৃষ্টি বাড়াবেন। কিন্তু এখানে নারদজি মহারাজ করলেন কি, তাদেরকে কূটবুদ্ধি দিয়ে, কূট মানে শাস্ত্রীয় বিচার দিয়ে তাদেরকে বললেন, হরিভজনই শ্রেয়, অর্থাৎ নিবৃত্তি মার্গে যাওয়াটাই ভালো। এইভাবে যখন নারদজি মহারাজের কৃপা পেলেন, তখন ওই অর্বুদ পুত্রগণ দক্ষের, প্রজাপতি দক্ষের, তারা সব আর বাবার কথা শুনল না, তারা ভজন করার জন্য চলে গেল। সেখানে হরিয়াস্যগণ, হরিয়াস্যগণ অর্থাৎ এই ছেলেপেলেরা, অর্থাৎ আমি বলতে চাইছি এই দক্ষ প্রজাপতির ছেলেপেলেরা অর্বুদ নারদের কূটবাক্য শ্রবণ করে নিবৃত্তি মার্গে চলে গেল। এতে সেই খবর চলে এলো কার কাছে, বোঝা প্রজাপতি দক্ষের কাছে। প্রজাপতি দক্ষের নাম আমি ব্যাখ্যা করেছিলাম, প্রজাপতি দক্ষ এই নামটাই হয়েছে জড় জগতের বিষয়তে তিনি দক্ষ, অর্থাৎ কর্মকাণ্ডে সংসার ধর্ম ইত্যাদি বিষয়তে তিনি দক্ষ বলে তার নাম দেওয়া হয়েছে দক্ষ। দক্ষ নামটা এই জন্য দেওয়া হয়েছে, সাংসারিক বিষয়ে জড় বিষয়ে দক্ষ, এই জন্য আগে থেকেই তার নাম দক্ষ দেওয়া হয়েছে। সে দক্ষ প্রজাপতি এখন সেখানে খবর পেয়ে গেলেন যে আমার অর্বুদ ছেলেপেলেগুলো তাদেরকে নারদজি মহারাজ তার নিবৃত্তি মার্গে পরিচালনা করেছেন। ক্ষোভে দুঃখে সে একেবারে রাগে অস্থির হয়ে গেল, নারদের উপর অত্যন্ত রাগ হচ্ছে, কোনো মতে নিজেকে সামনে নিলেন, বলে কি করবে এখন, তো এইরকম ধরনের নারদ এরকম করল, মহাবিপদ করে মহাবিপদে বলল। তারপরে কি হলো, তিনি আরও অনেক পুত্র জন্মদান করলেন পরবর্তী সময়ে। সেই সব পুত্রগণ তারা চিন্তা করলেন, আমার বড় ভাইগণ তারা হরিয়াস্যগণ তারা চলে গেছে পশ্চিম দিকে, তাদের পদাঙ্ক অনুসরণ করা আমার উচিত বলে চলে গেলেন সেখানে। সেখানে গিয়ে সে নারায়ণ সরোবর জলগড়ে সবালাস্য, এদের নাম হলো, পূর্বের নাম ছিল হরিয়াস্য, সবলাস্যগণ এখনকার ছেলেপেলে তারা জন্মেছে, সবলাস্য নামে সহস্র ছেলে জন্মগ্রহণ, আগে ছিল অর্বুদ, এখন সহস্র পুত্র জন্ম দিলেন। জন্ম দেওয়া পঞ্চজনীর গর্ভে, পাঞ্চজনীর গর্ভে সবলাস্য নামে সহস্র পুত্র উৎপাদন করলেন। তাদেরকে বা সংসার ধর্ম করবার জন্য তেজস্বী হতে বললেন, তারা ঠিক তাদের বড় ভাইয়ের পদাঙ্ক অনুসরণ করে নারায়ণ সরোবর দিয়ে চলে গেলেন। আর এটা এমনই সিদ্ধ জায়গা, নারায়ণ সরোবর যদি কোনো একটা দুষ্ট ব্যক্তি যায় সেখানকার জল গোল অপরাধ যদি না করে, সেখানকার জল স্নান পান করে, কিছুক্ষণ বসে কিছুদিন, সঙ্গে সঙ্গে নির্মল, নারায়ণ সরোবর এমন পবিত্র সেই জায়গা, সেখানে এদের হৃদয় নির্মল হয়ে গেল। আর প্রণব মন্ত্র জপ করছে, তপস্যা করছিল। নারদজি মহারাজ আবার কোথা থেকে চলে এলেন, এসে বলবেন, হে সবলাস্যগণ, তোমরা তোমাদের বড়ো ভাইরা কত ভালো কাজ করেছে জানো, ভগবানের ভজন করে কত নিবৃত্তি মার্গে গেছে, তুমি এখানে কী করছো, তোমরা এসব কী করছো, সংসারে প্রবেশ করলে কি শান্তি পাবে, নানারকম কূটবাক্য তারা বোঝালেন, ভালো করে তত্ত্ব বোঝালেন। বোঝাবার সঙ্গে তারা বললেন, আপনি তো ঠিকই বলেছেন, কারণ একে পরমহংস ভগবানের নিজজন, তিনি বুঝিয়েছেন। বোঝাবার পর তারা বললেন, আপনি ঠিকই বলেছেন নারদজি মহারাজ, আপনি ঠিকই বলেছেন, বাবা আমাদের সংসার করার জন্য পাঠিয়েছে তেজস্বী হওয়ার জন্য, আমরা মোটেই সংসার করব না বলে আবার চলে গেলেন। তারা গিয়ে বড় ভাই যে লাইনে গেছে, আর তা হরিয়াস্যগণ সবলাস্যগণও বলে আমরা ভজন করবো, ভগবানের কাছে যাব। এইবারতে যখন এই খবর যখন না যখন দক্ষ প্রজাপতির কাছে এলো, দক্ষ কাঁপতে কাঁপতে রাগে একেবারে চুল ছিঁড়ছে, নারদকে বা মেরে ফেলে, গালাগাল দিচ্ছে বিভৎস, হ্যাঁ তুমি সাধু, তুমি কি সাধু, তুমি সাধু হলে আমার সংসারটাকে নষ্ট করছো, তুমি আমার পূর্বের ছেলেগুলোকে তুমি এত ছেলেগুলোকে সব নষ্ট করলে, তুমি নিবৃত্তি মার্গে পাঠালে, আবার এই পরের ছেলেগুলোকে সব নষ্ট করলে, তুমি সাধু, তুমি কি? ওরা এখনও পর্যন্ত নিয়ম হলো আগে সংসার করবে, সংসারের জ্বালাটা বুঝবে, সংসারের বুঝে তারপর সংসার তেতো হবে, তারপর প্রবৃত্তি মার্গে থেকে নিবৃত্তি মার্গে আসবে। তুমি প্রথমেই ওদেরকে পাঠিয়ে দিলে, হ্যাঁ তোমার বুদ্ধিশুদ্ধি কী যে আছে, বলে গালাগাল দিয়ে অভিশাপ দিয়ে দিলে, যাও তুমি কোনো দিন কোনো জায়গা তিন দিনের বেশি থাকতে পারো না, আমার অভিশাপ দিলাম। নারদজি হেসে বললো ভালোই হয়েছে, সাধু যত ঘুরবে ততই তো কৃপা পাবে লোকে। এইভাবে অহো অসাধু সাধু নাম সাধু লিঙ্গে নস্তয়া, তুমি সাধুর বেশ ধারণ করেছো, তুমি কি সাধু? বলে গালাগাল দিয়ে অহো অসাধু সাধু নাম লাং সাধু লিঙ্গে নস্তয়া, অসাধু কার্যর অসাধু কার্যর্হ কানম ভিক্ষুর মার্গ প্রদর্শিত, ভিক্ষু ভিক্ষুক মার্গ প্রদর্শিত, আর ভিক্ষা করার রাস্তাটা দেখিয়ে দিলে তুমি, তাহলে ভিক্ষুক বানিয়ে দিলে, সন্ন্যাসী মার্গে প্রবেশ করে দিলে, হ্যাঁ। এইভাবে গালাগাল দিলেন, বলে যাও তুমি তিন দিনের মধ্যে কোনো জায়গায় থাকতে পারবে না। তসমাত লোকিসুতে মূঢ় ন ভবেদ ভ্রমতঃ পদম, বলে এবার কি বলছেন, হে মূঢ় তুমি আমার সন্তানদের উচ্ছেদ সাধন করেছ, অবদ্ধ আচরণ করে, সেই কারণে তুমি সর্বদা পরিভ্রমণশীল হবে, কোনো জায়গায় থাকতে পারবে না, এক জায়গায় তোমাকে এই অচঞ্চলভাবে ঘুরবে। বলছে এইভাবে যখন বলা হলো, নারদজি মাথা পেতে নিলেন, মাথা পেতে নিলেন অভিশাপ, ঠিক আছে তাই হবে। প্রজাপতি দক্ষিণ কি করেন, প্রথমে তো প্রজাপতি দক্ষ এবার নিজের যে পত্নী তার গর্ভে ষাট জন কন্যার জন্ম দিল, বলে পুত্র জন্ম হলেই তার সন্ন্যাস বানিয়ে দিচ্ছে, আর পুত্র জন্ম হলো না, আপনার হাসার কোনো কারণ নেই, তখনকার দিন এরম ক্ষমতা ছিল, মরুদগণের যে জন্ম একসঙ্গে কী করে কীভাবে হলো, 49 মরুদ মরুদগণের জন্ম হলো, এটা শুনলে অবাক হয়ে যায় মানুষ, বুঝতে পারে না মানুষ, বলে এগুলো গল্প করে না, তখনকার দিনে এরকম ক্ষমতা ছিল। ব্রহ্মা প্রথমে মানুষ সৃষ্টি করেছিলেন, মানুষ সৃষ্টি, তারপর তামস সৃষ্টি, বিভিন্ন রকম সৃষ্টির প্রকরণ আছে, সেরমভাবে সৃষ্টি করা যায়। যাই হোক, এখন দক্ষ এবার কী করে, প্রজাপতি দক্ষ কী করলেন, ব্রহ্মার অনুরোধে অশ্লিকীর গর্ভে ষাটজন কন্যার উৎপাদন করলে, ষাটজন কন্যা, এই ষাটজন কন্যাকে বিভিন্ন ঋষিমুনির কাছে ভাগ করে দিলেন, তার মধ্যে কিছু ঋষিমুনি কিছু চন্দ্রমা আদি পেল, বলছে দশজন কন্যাকে দিলেন ধর্মকে, কশ্যপকে দিলেন 13টি কন্যা, 27টা কন্যা দিলেন চন্দ্রমাকে, হ্যাঁ অপর ভূত দিলেন অঙ্গিরা, হ্যাঁ কৃষাস, এই তিনজন মুনিকে দুইটি প্রদান করে অবশিষ্ট 4টি তার্ক্ষকে প্রদান করলেন, তার্ক্ষ নামক কশ্যপকে প্রদান করলেন। এইভাবে কন্যাগুলোকে ভাগ করে দিলেন, কন্যাগুলোকে যে ভাগ করে দিলেন, এই কন্যাগুলো যাদের পানি যারা এই কন্যাগুলোর পাণিগ্রহণ করলেন তাদের সব প্রসঙ্গ আছে, তারা কিভাবে সময় চলে যায়, এখানে বলছেন এইভাবে এই কন্যাগুলোর অনেক কথা আছে, সেগুলো আমরা বিভিন্ন স্কন্ধে আলোচনা করে দেখব, কোন কোন জায়গায় কন্যাগুলোর কোথায় বিবাহ হয়েছিল, তারা কত সন্তান আদি কী করেছিল, সেই সব প্রসঙ্গগুলো আমাদের আসবে। এখানে একটা প্রসঙ্গক্রমে এসছে যে দেবতাগণকে কোনো কারণে দেবগুরু বৃহস্পতি ত্যাগ করেছিলেন, এই প্রসঙ্গটা এসে এখানে এই প্রসঙ্গ আসার ফলে রাজা সুখদেব গোস্বামীজিকে প্রশ্ন করছেন যে কস্য হেতু পরিত্যাগতা আচার্যেন আত্মনঃ সুরা এতৎ আচক্ষ ভগবান শিষ্যানাম আক্রমম গুরু, কস্য হেতু কী কারণে গুরুদেব শিষ্যগণকে পরিত্যাগ করলেন, কী কারণে কি এমন কাজ করেছিল দেবগণকে যে দেবগুরু বৃহস্পতি ত্যাগ করল, কী কারণ যদি আমাদেরকে এই ঘটনাগুলো পুরো খুলে বলেন তাহলে ভালো লাগে। এইভাবে যখন প্রার্থনা করলেন তখন বাদরায়ণী উবাচ, বাদরায়ণী বলছেন যে ইন্দ্র ধনমদে মত্ত হয়ে গেছিলেন, ত্রিভু ইন্দ্র স্বর্গের রাজা, ত্রিভুবন জয় করেছেন, তো গুরু কৃপাতে এখন গুরুকেই চেনেন না, এমন ঐশ্বর্য হয়েছে তার, এমন সব সমস্ত সেই অবস্থায় সে আর গুরুকে চিনতে পারছে না। গুরু দেখছেন সবার মধ্যে আসছেন, গুরু সে গুরুকে দেখতে পাচ্ছেন যে সভাতে আসছে, দেখেও সিংহাসন থেকে উঠল না, সম্মান দিল না, বুদ্ধি খারাপ হয়ে গেল। এটার জন্য অবশ্য আফসোস করবে, ইন্দ্র ভুল করেছে অত আমিও করবো এরম নয়, এগুলো সব শিক্ষা দেওয়ার জন্য এগুলো করছেন। মুনি নাম চ বিভ্রমা ইত্যাদি কথার এই গোপন ব্যাখ্যা। নারদজি এই এই সব কথা প্রসঙ্গে আমাদের এখানে এলো যে কি কারণে দেবগণকে ত্যাগ করেছেন। প্রসঙ্গক্রমে এখানে বাদরায়ণী বলছেন যে সেখানে আনন্দ উৎসব চলছিল রাজদরবারে, অর্থাৎ ইন্দ্রের যে সভা সেখানে বিভিন্ন রকম সভার ক্রিয়াকর্ম চলছিল। হঠাৎ সেখানে দেবগুরু বৃহস্পতি কোনো কারণে আসছিলেন, দূর থেকে গুরুদেবকে দেখেও তিনি সম্মান জানালেন না, আসন থেকে উঠে বসলেন না। দেবগুরু বৃহস্পতি বুঝতে পারলেন এর অভিমান হয়ে গেছে। বৃহস্পতিম মুনিবরম সুরাসুর নমস্কৃতম নো উচ্চাচাল আসনাদ ইন্দ্র পশ্যন্নপি সভাগতম, সভার মধ্যে আসছে জেনেও তাকে সম্মান করলেন না। সেই সময় বৃহস্পতি কী করলেন, বুঝতে পারলেন যে আমার এই শিষ্যের অভিমান হয়েছে, জ্ঞান দান করেছিলেন সব দেবগুরু বৃহস্পতি, তিনি চলে গেলেন। গিয়ে কী করলেন, দেবগণকে পরিত্যাগ করে অদৃশ্য হয়ে গেলেন। অদৃশ্য মানে আর তাকে দেবগণ খুঁজে পাবে না, অর্থাৎ ইন্দ্র মহারাজ যে মুহূর্তে গুরুদেব অন্তর্ধান হয়ে গেলেন সঙ্গে সঙ্গে সবার মাঝখানে আফসোস করতে আরম্ভ করলেন, আমি একটা ভুল করে ফেললাম, হঠাৎ সবার সামনেই বলতে আরম্ভ করলেন আমি একটা ভুল করে ফেললাম, গুরুদেব এদিকে আসছিলেন আমি উঠে দাঁড়াই নাই, তাকে সম্মান করি নাই, হঠাৎ গুরুদেব কোথায় চলে গেলেন জানি না। পরে তাকে খুঁজে বার করার জন্য চেষ্টা করলেন, পায়ে ধরে ক্ষমা চাইবেন, পায়ে মাথা রেখে, কিন্তু আর তাকে খুঁজে পেলেন, তিনি অদৃশ্য হয়ে গেলেন। তার যোগ বলে তিনি তার অভিমানকে নির্বাপিত করার জন্য অন্তর্ধান করলেন, অর্থাৎ তাকে কি খুঁজে পাবে না। তাকে যখন খুঁজে পাওয়া যাচ্ছে না তখন পাগল হয়ে গেল দেবতারা, কেন যাগ যজ্ঞ যা কিছু করা যা কিছু অনুষ্ঠান গুরুদেব ছাড়া হবে না, দেবগুরু বৃহস্পতি ছাড়া। সেই সময়তে তারা বলছেন, ব্রহ্মা তাদেরকে অত্যন্ত ভর্ৎসনা করলেন, তোমরা ঠিক করনি, অহোবত বলছেন তোমরা ব্রহ্মাজির কাছে যখন গিয়ে তারা প্রার্থনা করলেন যে আমরা ভুল কাজ একটা করে ফেলেছি, কি করা যায় আপনারা ক্ষমা করুন দয়া করে, তখন ব্রহ্মা তাদেরকে অত্যন্ত ভর্ৎসনা করলেন, তোমরা ভালো কাজ করো নাই, এখন দেবগুরু বৃহস্পতিকে কী করে পাবে, ও তো অত্যন্ত অসন্তুষ্ট হয়েছে তোমাদের উপর, অন্তর্ধানে চলে গেছে, এখন তোমাদের খারাপ দিন চলে এলো, তোমাদের এখন অত্যন্ত খারাপ দিন জেনে রেখো, গুরু যার উপর অসন্তুষ্ট হয় তার কোনো রকম কোনো গতি নাই। দেখো দেবতারা শুক্রাচার্য অসন্তুষ্ট ছিল তাদের উপর, তাদের কীরকম বিপর্যয় হয়েছিল, তারপরে এখন গুরুদেব আচার্যকে সন্তুষ্ট করে তাদের এখন কীরকম অবস্থা, এখন তোমরা কিছু করার নেই, যতদিন পর্যন্ত গুরুদেব তোমাদের দর্শন না দেবে কোথায় ক্ষমা চাইবে, তোমরা যাও ততদিন পর্যন্ত কাজ করো, ত্রষ্টানন্দন বিশ্বরূপকে তোমরা ভজন করো, ততদিন তিনি অত্যন্ত তপস্যায় শ্রেষ্ঠ যাগযজ্ঞ তপস্যা শ্রেষ্ঠ ব্রাহ্মণ, তাকে গিয়ে প্রার্থনা করো, তিনি যদি রাজি হন তাহলে তোমাদের যাগযজ্ঞ তিনি করিয়ে দেবেন। এইভাবে বলে সব দেবতাগণ ব্রহ্মার কথাতে তার কাছে গিয়ে প্রার্থনা করেছিলেন। এইসব প্রসঙ্গ আমরা সন্ধ্যাকালীন অধিবেশনে আলোচনা করব, এখন সময়ের অবসানের জন্য আলোচনা পুরোপুরি এই সন্ধ্যা বা সায়ংকালীন অধিবেশনে এই সব কথা পূর্ণ আলোচনা করব। যচ্ছক্তয়ুবদতাম বাদিনাম বৈ বিবাদ সংবাদ ভুবো ভবন্তি কুরবন্তি চৈষা মুহুরাত্মমোহম তস্মৈ নমো অনন্ত গুণায় ভুমনে বাঞ্ছা কল্প দুর্বশকে বাসিন্দু ব্যবচ পতিতানং পাবন ভবিষ্যভ্যো নমো দয়াল ব্রজেন্দ্র নন্দন।